نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله سبحانه وتعالى: قالت الأعراب آمنا، قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا. وقال عليه الصلاة والسلام: المؤمنون هينون لينون كالجمل الآنف، إن قيد انقاد وإن أنيخ على صخرة استناخ. وقال عليه الصلاة والسلام: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها؟ قال: أن تحجزه عن محارم الله، أو كما قال عليه. میرے محترم دوستو، بزرگو، عزیزو، اللہ رب العزت کے بہت سے اوامر ہیں، اور ان تمام اوامر کے پورا ہونے کا مدار ایک امر کے پورا کرنے پر ہے. اللہ رب العزت کے بہت سے اوامر ہیں، اور ان اوامر کے پورا ہونے کا مدار اللہ کے ایک امر پر ہے، اور امت اجتماعی طور پر اس امر سے غافل ہے. جس امر کے پورا کرنے پر تمام اوامر کے پورا ہونے کا مدار ہے، امت اس امر کے پورا کرنے سے بالکل غافل ہے، اور وہ امر ہے ایمان لانا اللہ پر. امت اس امر سے غافل ہے، جانتی ہے نماز پڑھنا فرض ہے، اللہ کا امر ہے، روزہ رکھنا فرض ہے، اللہ کا امر ہے، شراب سے بچنا فرض ہے، اللہ کا امر ہے، حج کرنا فرض ہے، اللہ کا امر ہے، فرائض کو پورا کرنا اور حرام سے بچنے کے امر کو امت عوامر سمجھتی ہے. صرف اجتماعی غلطی امت سے یہ ہوئی کہ سب سے بڑا امر جو ان سارے عوامر کے نازل ہونے سے پہلے آیا، جو ان سارے عوامر کے نازل ہونے سے پہلے آیا، وہ امر ہے اللہ پر ایمان لانا. اس امر سے امت غافل ہے، اس امر سے امت غافل ہے. یہ بھی اس طرح اللہ کا حکم اور امر ہے جس طرح نماز پڑھنا، روزہ رکھنا، حج کرنا، زکات دینا، یہ اللہ کے اوامر ہیں، لیکن امت اس امر سے غافل ہے. اللہ رب العزت کا سب سے پہلا حکم ہے: یا ایھا الذین آمنوا آمنوا. یہ امر بھی ایمان والوں کے لیے ہے. یہ خیال کرنا کہ ایمان لانے کا حکم غیروں کے لیے ہے، یہ خیال غلط ہے، بلکہ ایمان لانے کا حکم ایمان والوں کو ہے، اور اتنا ایمان لانا ہر مومن کے ذمے فرض عین ہے جتنا ایمان اس کو حرام سے روک دے. صحابہ کرام ایمان کے کمال کو پہنچے ہوئے تھے، ایمان کے کمال کو پہنچے ہوئے تھے. کہا گیا: آمنو کما آمن الناس، ایمان ایسا ایمان لاؤ جیسا ایمان صحابہ اکرام لائے ہیں. اس کے باوجود صحابہ اکرام کو حکم تھا کہ اپنے ایمان کی تجدید کرتے رہو. میرے دوستو بزرگ عزیزو، میری ساری تمہید کا اصل مقصد یہ ہے کہ امت ایک بڑے فریضے سے غافل ہے. جو اس فریضے کو جانتے ہیں وہ اس فریضے کو ادا کرنے کا طریقہ نہیں جانتے. اللہ تعالیٰ کا کوئی امر طریقے سے خالی نہیں ہے. نماز کا امر ہے، اس کا طریقہ ہے. زکوٰۃ کا امر ہے، اس کا طریقہ ہے. حج کا امر ہے، اس کا طریقہ ہے، اس کے مناسک ہیں. یہ کیسے ممکن ہے کہ تمام فرائض کے طریقے اور سنتیں بتلا دی جائیں لیکن سب سے بڑا امر اللہ پر ایمان لانا، اس کے حاصل کرنے کا طریقہ اور اس کی تجدید کی محنت اور وہ طریقہ نہ بتلایا جائے، ایسا ممکن نہیں ہے. اس لیے سب سے پہلے یہ بات سمجھ لو کہ اللہ پر ایمان لانا یہ اللہ کا سب سے بڑا امر ہے. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. محترم دوست بزرگ اور ایمان جو بھائی، اللہ تعالیٰ انیک حکم اسے اسنگ حکم اللہ تعالیٰ اسے کنتو یہ سب حکم ایک حکمر اوپر نربھر کرے، جے حکمتا پورا ہوئے باقی سب گلا پورا ہوئے. একটা হুকুমের উপরে বাকি সব হুকুম নির্ভর করতেছে। যেমন নামাজ একটা হুকুম, রোজা একটা হুকুম, জাকাত একটা হুকুম, হজ একটা হুকুম, শরাব হারাম শরাব থেকে বিরত থাকা এটাও একটা হুকুম। এরকম অনেক হুকুম আছে। এই সব হুকুম একটা হুকুমের উপরে নির্ভর করে। যদি ওই হুকুমটা পুরা হয় তাহলে বাকি সব হুকুমগুলা পুরা হবে। সে হুকুমটা হল ইমানের হুকুম। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হুকুম দিয়েছেন সেটা হল ইমানের হুকুম। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা ইমানের চূড়ায় পৌঁছে গেছিলেন। ইমান, পরিপূর্ণ ইমান তাদের ভিতরে ছিল। সাহাবাদের ইমানের মতো ইমান আনার জন্য হুকুম করা হয়েছে। ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আমিনু। উনি বলেন যে মানুষ এই কথা মনে করে যে ঈমান আনার হুকুম বেঈমানদের জন্য। বলে না, ঈমানওয়ালাকেই ঈমান আনতে হুকুম করা হইতেছে। তো কাজেই এ কথা মনে করা যে বেঈমানদের জন্য ঈমান আনার হুকুম এটা ভুল ধারণা। ঈমানওয়ালাকেই ঈমান আনতে বলা হইতেছে। এখানে আয়াতের মধ্যে সাহাবাদের সম্পর্কেই বলা হয়েছে যে সাহাবাদের মতো ইমান আনো, যেহেতু তারা ইমানের একেবারে চূড়ান্তে পৌঁছছিলেন, ইমানের একেবারে চূড়ায় পৌঁছছিলেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইমানের এরকম চূড়ায় পৌঁছার পরেও তাদেরকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন যে তোমরা তোমাদের ইমান কে নবায়ন করো, তাজা করো, ইমান কে নতুন করতে থাকো এবং ইমান কে তাজা করতে থাকো। সাহাবাদেরকে যখন এই কথার হুকুম যে তোমরা তোমাদের ইমান কে তাজা করতে থাকো, নতুন করতে থাকো, বাকি লোকদের কি অবস্থা হবে? তাদের জন্য তুমি ইমান কে তাজা করতে হবে। সেই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলে যে ঈমান হল পহেলা হুকুম যেটা থেকে উম্মত আজ গাফিল হয়ে আছে। উম্মত নামাজ জানে, আল্লাহ তাআলার ফরজ হুকুম হিসাবে নামাজ জানে, যাকাত জানে, হজ জানে, রোজা জানে, এগুলিকে ফরজ হুকুম হিসাবে জানে। মেরা মহতরম দোস্তা বুজুর্গ, ঈমানও এটাও একটা ঈমান আনতে হবে, এটাও সবাই জানে। কিন্তু ঈমান আনার তরিকা কি হবে, ঈমানকে তাজা করার পদ্ধতি কি হবে? কারণ খোদার প্রত্যেকটা হুকুমের, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের তরিকা রয়েছে। নামাজের হুকুম, নামাজ আদায় করার তরিকা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন। রোজা রাখার তরিকা শিখাই দিচ্ছেন, হজ করার তরিকা শিখাই দিচ্ছেন, জাকাত আদায় করার তরিকা শিখাই দিচ্ছেন। ইমান আনা, ইমানও আনা, এটাও একটা আল্লাহ তাআলার হুকুম, এটার জন্য কোন তরিকা থাকবে না, এটার জন্য কোন নিয়ম থাকবে না, এটা তো হইতে পারে না। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের জন্য যখন তরিকা আছে, তো ইমানের জন্য তরিকা আছে। ইমান কিভাবে হাসিল করবে এটার জন্য তরিকা আছে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ইমান ইমান ইমানদারদেরকে ইমান আনতে বলা হইতেছে, এই ইমানকে হাসিল করার তরিকা কি হবে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন কিভাবে ইমানকে তারা তাজা করতেন, ইমানকে তারা নতুন করতেন। সাহাবায়ে কিরাম ইস আমর কো পুরা করনে কে লিয়ে মসজিদোঁ কো ঈমান কে হলকোঁ সে আবাদ করতে থে, ওর সাহাবা সাহাবা পর গশ্ত করতে থে, ওর কহতে থে কুম বিনা নু মিন সাআতান, তাআল বিনা নু মিন সাআতান, ইজলিস বিনা নু মিন সাআতান, আও হামারে সাথ, বেঠো হামারে সাথ, উঠো হামারে সাথ, ইয়ানি উনকো উনকে মাকাম সে, উনকো উনকে মাহল সে নিকালতে থে ইমানি মজালিস মে জোড়নে কে লিয়ে। ফরমাতে থে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, ইয়ে কাম মে ইসলিয়ে করতা হুঁ তাকে মেরে ঈমান মে জিয়াদতি হো। মেরে বুজুর্গ দোস্ত আজিজো, জিতনে কায়নাতি নকশে ফেলে হুয়ে হ্যাঁ, ইন নকশো সে উম্মত কো নিকালনা, ঈমান কে হলকো মে জোড়নে কে লিয়ে, ইন নকশো কা ইয়কিন দিলো সে নিকালনে কে লিয়ে। ইসলিয়ে কে জিতনি বেদিনি হ্যায় وہ اللہ کے غیر کے تاثر کی وجہ سے ہے، اور اللہ کے غیر کا تاثر دلوں سے نکلے گا نہیں جب تک امت اللہ کے تذکروں کی مجلسوں پر جمع نہ ہو۔ امت جمع ہے تجارت کے، زراعت کے، حکومت اور سیاست کے تذکروں پر، اور مادی شکلوں کے بنانے کے کی فکروں کے حلقوں پر امت جمع ہے۔ উম্মত কো ঈমান কে হলকো মে ইসলিয়ে লাকার জোড়া যায় তাকে ইহা ঈমান কি মজলিসো সে আল্লাহ কি জাত আলী কা তাআসুর দিলো মে পেদা হো। ইয়ে তরিকা ঈমান কি তাকওয়িয়ত কা, ইয়ে সাহাবায়ে কিরাম সে মনকুল হে, ইয়ে সাহাবায়ে কিরাম কা মামুল হে। মানে আজ কিয়া থা কি আল্লাহ কা কোই আমর তরিকে সে খালি নাই হে, সবসে পহলা আমর ঈমান ওয়ালো কো ঈমান লানে কা হে, উস ঈমান লানে কা সাহাবা কা তরিকা ইয়ে থা কে মাদি শকলো কা ইয়কিন দিলো সে নিকালনে কে লিয়ে ইনহে সবসে পহলে মাদি শকলো মে সে নিকালো, ওর মসজিদ মে ঈমান কে হলকো মে লাকার জোড়না, ইয়ে সাহাবা ইকরাম কা মামুল মিলতা হে। ইসলিয়ে মেরে বুজুর্গ দোস্ত আজিজো, সবসে আহম ওর বুনিয়াদি কাম ইয়ে হে কে হম ঈমান আপনি ঈমান কি তকওয়িয়ত কে লিয়ে ওর আল্লাহ কে মাসিয়াত কা ইয়কিন দিলো সে নিকালনে কে লিয়ে ঈমান কি মজালিস সে আল্লাহ কি মসাজিদ কো, ঈমান কি মজালিস সে আল্লাহ কি মসাজিদ কো সাহাবা কি তরহ আবাদ করেন। এক সাহাবি মে আর্জ করতা হুঁ কে ও তাআসুর কেসে পেদা হতা থা, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কে দরমিয়ান বেঠে হুয়ে থে, মসজিদ মে হলকা লগা হুয়া থা, আপনে আয়াত তিলাওয়াত ফরমাই, ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কে জাহান্নাম কা ইঁধন লোগ ওর পাথর হ্যায়। এক সাহাবি বেঠে হুয়ে থে, উনহোনে আর্জ কিয়া কে জাহান্নাম কে পাথর ইতনে বড়ে বড়ে হোঙ্গে কা হিজারাত দুনিয়া, আপনে ফরমায়া নাহিন, জাহান্নাম কা এক পাথর দুনিয়া কে সারে পাহাড়ো সে জিয়াদা বড়া হে, জাহান্নাম কা এক পাথর দুনিয়া কে সারে পাহাড়ো সে জিয়াদা বড়া হে। ইয়ে সুনকর সাহাবি বেহোশ হো গয়ে, হযরত ফরমাতে থে মালুমাত কা তাআসুর নাহি হোতা বলকে তাআসুর ইয়কিন কা হোতা হে, তাআসুর ইয়কিন কা হোতা হে, মালুমাত কা কোই তাআসুর নাহি হে, হামে নিজাম কুদরত কি মালুমাত হে, নিজাম কুদরত কা তাআসুর নাহি হে, আল্লাহ কে আযাব কা ইলম হে, আল্লাহ কে আযাব কা ইয়কিন নাহি হে। সাহাবি সুনতে হি বেহোশ হবে। আপনি ফরমায়া সাহাবী কে সিনে পর হাত রাখা, সিনে মে হরকত থি, ফরমায়া কে কলমা পড় লো। উনহনে কাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়ে কহনে কে সাথ সাথ আপকি মজলিস মে হি উনকি রূহ নিকল গই। আপনি ফরমায়া আপনে সাথী কি তাজিয়ে তাকফিন কা ইন্তেজাম করো, আল্লাহ কে খৌফ নে ওর জাহান্নাম কে ওর আল্লাহ কে আযাব কে ইস্তেহজার নে ওর উসকে ইয়াকিন নে ইসকে জিগর কো ফাড় দিয়া হে। সাহাবা নে জব ইয়ে দেখা ওর আপনে ফরমায়া কে ইয়ে জান্নাত মে দাখিল হো গয়া, সাহাবা নে আরজ কিয়া কে ইয়ে খুসুসিয়ত ইসি কে লিয়ে হে কে ইয়ে কলমা পড় কে জান্নাত মে দাখিল হো গয়া। আপনে ফরমায়া কি ক্যা তুমনে আল্লাহ কা কালাম নাহি পড়া, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়ঈদ, জো শখস ভি মেরি ওয়ঈদ সে ডরেগা আর মেরে সামনে হাজির কা খৌফ রাখেগা উসকে লিয়ে ইয়েহি ওয়াদা হে। মেরে দোস্ত বুজুর্গো আজিজো, উম্মত কো আমারে মসজিদ মে সবসে পহলা আমল আর আল্লাহ কে আওয়ামির মে সবসে পহলা আমর কি উম্মত কো ঈমান কি মজলিসো পর জমা কিয়া জায়ে আর জাহিরি নকশো কা তাআসুর দিলো সে ইস তরহ নিকালা জায়ে জিস তরহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনে সাহাবা কে দিলো সে জাহির কা তাআসুর নিকালা করতে থে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গো বলেন যে ঈমান শিখার তরিকা যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের জামানায় ছিল, তারা মসজিদগুলোকে ঈমানের মজলিসের দ্বারা মসজিদকে আবাদ করতেন, মানে মসজিদের মধ্যে ঈমানের মজলিস লাগাইতেন, সেখানে ঈমানের কথা আলোচনা করতেন, আর বাইরে যে দুনিয়ার নকশা বিভিন্ন জিনিসপত্রের নকশা এবং দুনিয়ার জিনিস এগুলি যে দিলের ভিতরে আসর করে মানুষের, যে এগুলি থেকে হয় মানুষ মনে করে ওইখানে থাকার কারণে, তো ওইখান থেকে উঠাইয়া লোকদেরকে মসজিদে আনতেন এবং মসজিদে ঈমানের মজলিসের মধ্যে তাদেরকে বসাইতেন। এভাবে তারা ঈমানের মধ্যে শক্তি পয়দা করতেন, ঈমানকে বৃদ্ধি করতেন। আর তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেন যে আমি তোমাদেরকে মসজিদের মধ্যে ঈমানের মজলিসে এই জন্য বসাই, আমি এই জন্য ঈমানের মজলিসকে কায়েম করি যাতে আমার ঈমান বাড়ে আর আমার ঈমান বৃদ্ধি লাভ করে। তো ঈমানকে বাড়াইবার জন্য এইভাবে মসজিদের মধ্যে ঈমানের মজলিস কায়েম করতেন। মসজিদের বাইরে দুনিয়ার যত জিনিস আছে এসব জিনিসের আসর ওইখানে থাকার কারণে দিলের মধ্যে পয়দা হয়, যে এই সমস্ত জিনিস থেকে হয় মানুষ দিলের মধ্যে ইয়াকিন পয়দা হয়। এই জন্য বলেন যে ওই সমস্ত পরিবেশ থেকে একজন মানুষকে উঠে মসজিদের পরিবেশে নিয়ে আস এবং এখানে ঈমানের মজলিসে তাকে বসাও, যখন সে ঈমানের কথা এই মসজিদের পরিবেশে শুনবে তো বাইরের জিনিসের যে আসর তার দিলের ভিতরে পয়দা হয়েছিল এই আসর তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে, এই ইয়াকিন তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে। বাইরে তো হুকুমতের নকশা, বাইরে জায়গা জমিনের নকশা, বাইরে টাকা পয়সার নকশা, এগুলি থেকে হয় বলে মানুষ মনে করে, এগুলির মধ্যে সে মশগুল আছে, এগুলি থেকে হয় একথা ইয়াকিন করা ওইখানেই বসে আছে, ওগুলির মধ্যে লেগে আছে, ওই লোকটাকে ওইখান থেকে উঠে মসজিদে আনো। মসজিদের পরিবেশের মধ্যে যখন আসবে, ঈমানের মজলিসে আসবে, ঈমানের কথা শুনবে, তখন তার দিলের ভিতরে ঈমান বৃদ্ধি লাভ করবে আর ঈমানের মধ্যে শক্তি অর্জন হবে। তা না হলে মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বাইরের মজলিসের মধ্যে যেখানে সে বসে আছে সেখানে তো সে তার ঈমানকে নষ্ট করতেছে, আল্লাহ তাআলার উপরে ইয়াকিন তার নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ করেন, আল্লাহ একাই করেন, সব কিছু আল্লাহই করেন, এই ইয়াকিন তো তার দিলের ভিতর থেকে এই ইয়াকিন নষ্ট হয়ে যেতেছে বাইরের পরিবেশের দ্বারা। তো ওইখানে তার ঈমান বৃদ্ধি লাভ করার কোনো পরিবেশ নাই, তাকে সেখান থেকে উঠে মসজিদে আনতে হবে এবং এই মসজিদে তাকে ঈমানের মজলিসে যখন সে বসবে তখন এই বাইরের আসর তার দিলের ভিতর থেকে বের হয়ে যাবে এবং আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এবং ঈমান তার দিলের ভিতরে দৃঢ় হয়ে যাবে, এবং এইখানে তার ঈমান শক্তিশালী হবে, ঈমান তার মজবুত হবে। উনি একটা ঘটনা শুনিয়ে দিয়েছেন, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সহকারে মজলিসে বসা আছেন মসজিদের মধ্যে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কথা যে জাহান্নামের ইন্ধন যেটা সেটা পাথর আর মানুষ হবে। ওকুদুহান নাস ওয়াল হিজারা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের ইন্ধন যেটা হবে, অর্থাৎ জাহান্নামের আগুন যেটা দিয়ে জ্বালানো হবে, সেটা হল পাথর আর মানুষ। সাহাবাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের পাথরগুলা কি এই দুনিয়ার পাথরের মতো এরকম হবে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না না, দুনিয়ার পাথরের মতো নয়। বলে যে দুনিয়ার সমস্ত পাহাড় একত্র করলে যত বিশাল হবে, বলে ওই রকম এক একটা পাথর হবে জাহান্নামের মধ্যে। যখন এই কথা শুনলেন তো বলে মজলিসে একজন সাহাবি উনি বেহুশ হয়ে গেলেন এই কথা শুনে, যে জাহান্নামের পাথর একটু বিশাল বিশাল, যে দুনিয়ার সমস্ত পাহাড় একত্র করলে যত বড় হবে, বলে এত বড় এক একটা পাথর। এ কথা শুনেই উনি বেহুশ হয়ে গেলেন মজলিসের মধ্যে। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, যখন উনি বেহুশ হয়ে গেলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে হাত রাখলেন, দেখলেন যে বুকের ভিতরে এখনো মানে হৃদকম্পন হইতেছে, দিল হরকত করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিয়া, তুমি কালমায়ে শাহাদত পড়ে দাও। তো সে কালমায়ে শাহাদত পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যখন এই কালমা পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে তার জান বের হয়ে গেল, ওই রেখে মৃত্যুবরণ করল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের সঙ্গে কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ তাআলার ভয় এবং আখিরাতের ভয় তার কলিজাকে টুকরা টুকরা করে দিল এবং সে জান্নাতে দাখিল হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য যে জান্নাতের সুসংবাদ কালমায়ে শাহাদাত পড়ার উপরে, এটা কি শুধু তার জন্যই বিশেষভাবে না সকলের জন্য? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোরআনের আয়াত পড়ে নাই, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ তাআলা বলতেছেন যে এটা শুধু তার জন্য নয়, মানে যে আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে, আল্লাহর সামনে খাড়া হইতে হবে, এ কথাকে ভয় করে সে দুনিয়াতে সংযত হয়ে চলবে এবং আল্লাহ তাআলার যে সমস্ত ধমক এবং আল্লাহ তাআলার শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন, এটাকে যে ভয় করে আল্লাহর সামনে খাড়া হওয়াকে ভয় করবে, তাদের সবার জন্য এই সুসংবাদ। সেই জন্য মেরে মহতরম দোস্তার বুজুর্গ, বলে যে একটা মানুষের দিলের ভিতরে ঈমান ইয়াকিন যখন পয়দা হয় তখনই এটার আসর নেয়, মানে মানুষ জ্ঞান হাসিল করে, ইলম হাসিল করে, জান্নাত জাহান্নামের ইলম তার কাছে আছে এবং আখিরাতের ইলম তার কাছে আছে। তো এই ইলমের কারণে তার দিল প্রভাবিত হবে না। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইলমের দ্বারা মানুষের দিল প্রভাবিত হয় না, মানুষের দিল তো প্রভাবিত হয় ইয়াকিনের দ্বারা। যখন ইয়াকিন করবে, তখন যখনই শুনবে কথা তখনই তার দিল প্রভাবিত হবে, দিলের ভিতরে আসর হবে। তা নাহলে জানা আছে সবারই, কিন্তু দিল এটা থেকে কোনো আসর নেয় না। নিজামে কায়নাত ইয়ে আল্লাহ তাআলা কে তারুফ কে লিয়ে হে, নিজামে কায়নাত আল্লাহ কি জাত সে ইস্তিফাদে কে লিয়ে নহীঁ। জো কুছ বনা হুয়া হে ও বনানে ওয়ালে কে তারুফ কে লিয়ে হে। ইসলিয়ে ফরমায়া গয়া কে কাফির কি পহচান ইয়ে হে কে ও আফাক মে গুম হে, চাঁদ মে, সূরজ মে, সিতারো মে, জমিন মে, হাওয়াও মে, পাহাড়ো মে। اور مومن کی پہچان یہ ہے کہ آفاق مومن کے اندر گم ہیں۔ یہی وجہ ہے کہ کہ جتنے تغیرات پیش آتے ہیں کائنات میں وہ تمام تغیرات یہ فیصلہ کرنے کے لیے ہیں کہ ایمان اللہ کی ذات پر ہے یا ایمان اور یقین ان تغیرات کو مخلوق سے جوڑنے پر ہے. اس لیے نظام کائنات کا کائنات سے قطعاً کوئی تعلق نہیں ہے, نظام کائنات کا کائنات سے قطعاً کوئی تعلق نہیں ہے. سائنس کا خلاصہ ہے کہ نظام کائنات میں جو کچھ ہو رہا ہے وہ کائنات سے ہو رہا ہے. ایمان کا تقاضا ہے کہ نظام کائنات میں جو کچھ ہو رہا ہے وہ براہ راست خالق کائنات سے ہو رہا ہے. ہمارے 24 گھنٹے کے زبان کے الفاظ اور ہماری سوچ اور فکر اس شرک میں مبتلا ہے کہ جو کچھ نظام کائنات میں ہو رہا ہے وہ کائنات سے ہو رہا ہے. اسی کو دہریت کہتے ہیں. سب سے پہلے کلمہ لا الہ الا اللہ اس کی دعوت سے مقصود یہ ہے کہ نظام کائنات میں جو بھی تغیر ہو اس تغیر کے ساتھ ساتھ اللہ کا خیال, اللہ ہی کا خیال آئے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو ایمان اسی طرح سکھلایا تھا. آپ نے فرمایا حدیبیہ کی راتیں بارش ہوئی, فرمایا کہ وہ اللہ کا انکار کرنے والے ہیں جو کہتے ہیں بارش فلاں ستارے کی وجہ سے ہو گئی ہے, اور وہ اللہ پر ایمان رکھنے والے ہیں جو کہتے ہیں کہ بارش اللہ کے امر سے ہوئی ہے. میرے بزرگ دوستو عزیزو, یہاں ایمان کے حلقے اور ایمان کے مجلسوں کا سب سے اہم اور بنیادی یعنی مذاکرہ یہ ہے کہ جو کچھ نظام کائنات میں ہو رہا ہے وہ براہ راست خالق کائنات سے ہو رہا ہے. جب براہ راست خالق کائنات سے ہو رہا ہے تو پھر خالق کائنات سے استفادے کے لیے نظام کائنات کو اس میں کوئی دخل نہیں ہے. نظام کائنات کو خالق کائنات سے استفادے میں کوئی دخل نہیں ہے. ہر سماتے تھے اللہ کی ذات عالی سے فائدہ اٹھانے کے لیے کائنات سے یقین نکلنا شرط ہے. اس لیے روزانہ اس کی دعوت دینی ہوگی کہ جو کچھ نظام کائنات میں ہو رہا ہے وہ براہ راست خالق کائنات سے ہو رہا ہے. اگر ایک پتہ درخت سے گرتا ہے تو اللہ کے امر سے گرتا ہے. ذکر کی حقیقت یہ نہیں کہ آپ صبح شام کی تسبیحات پوری کر کے بقیہ وقت اللہ کے غیر سے ہونے کو دیکھیں اور اللہ کے غیر سے ہونے کو سنیں اور اللہ کے غیر سے ہونے کو بولیں اور سوچیں, بلکہ ذکر کی حقیقت یہ ہے کہ جس وقت نظام عالم میں جو تغیر ہو اس تغیر کے ساتھ ساتھ فوراً صرف تنہ تنہا اللہ کا خیال آئے کہ یہ اللہ نے کیا ہے. یہ ذکر کی حقیقت ہے. تیرا دل اور دماغ اور تیری زبان 24 گھنٹے اللہ کے ذکر سے تر رہے, اس کا مطلب ہی یہی تھا کہ جس وقت نظام کائنات میں جو تغیر ہو, خیر کا یا شر کا, بھلائی کا یا برائی کا, تیری چاہت کے خلاف یا تیری چاہت کے مطابق, تو سب سے پہلے یہ کہ کرنے والی ذات صرف اللہ کی ہے اور اسی نے کیا ہے. میرے بزرگ دوستو عزیزو, یہ اصل ذکر یہ ہے, اصل ذکر یہ ہے کہ اللہ رب العزت کو 24 گھنٹے ہر موقع پر اس سے بھی زیادہ یاد رکھا جائے جتنا ہم مخلوق کو یاد رکھتے ہیں. اس لیے میں نے عرض کیا کہ نظام کائنات یہ اللہ کے تعارف کے لیے ہے, اللہ کی ذات عالی سے اس فائدہ اٹھانے کے لیے نہیں ہے. کہ ابراہیم علیہ السلام نے سب سے پہلا کام یہ کیا کہ جتنی متحرک اور غیر متحرک شکلیں تھیں ان سب سے ہونے کا انکار فرمایا. غیر متحرک شکلیں بتوں کی شکلیں تھیں, متحرک شکلیں چاند سورج ستارے جبرائیل تک متحرک شکل ہے, لیکن جب چھوٹی شکلوں کا انکار کیا اور اس پر حالات آئے, ساری نمرودیت خلاف ہو گئی ابراہیم علیہ السلام کے, اللہ تعالی کی طرف سے حضرت جبرائیل کی آمد مدد کے لیے نہیں تھی بلکہ امتحان کے لیے تھی. اس لیے یاد رکھو جتنا نظام کائنات ہے وہ سب, اس کی ہر چھوٹی بڑی چیز وہ مومن کے امتحان کے لیے ہے, مومن کے اطمینان کے لیے نہیں. مومن کے امتحان کے لیے ہے, اطمینان کے لیے نہیں ہے. اور اس میں دو امتحان ہیں, کہ ان سے ہونے کی امید رکھتے ہو, اور دوسری بات یہ ہے کہ ان شکلوں کو حکم کے اعتبار سے استعمال کرتے ہو یا حکم کے خلاف استعمال کرتے ہو. اللہ رب العزت نے منافع اپنے ہاتھ میں رکھے ہیں اور احکام دیے ہیں جو تمام اسباب میں پھرے ہوئے ہیں, زراعت میں, حکومت میں, تجارت میں, ملازمت میں, دنیا کا کوئی شعبہ ایسا نہیں ہے جس سے متعلق اللہ کا امر اور اس کا حکم نہ ہو, اور اس میں نبی کا طریقہ اور اس میں نبی کی سنتیں نہ ہوں. لیکن یہ سارا نظام کائنات جبرائیل سے لے کر ایک پانی کے قطرے تک یہ صرف اس لیے بنایا تھا کہ ہم امتحان لیں گے کہ تم حالات میں کس کی طرف محتاج ہوتے ہو. ساری شکلوں کو توڑ کر جب حالات بگڑے اور ابراہیم علیہ السلام کو آگ میں ڈالا جانے لگا, جبرائیل اپنے ساتھ ہوا کے, سمندر کے, پہاڑوں کے, تینوں کے نظام کو چلانے والے فرشتوں کو لے کر حاضر ہو گئے اور عرض کیا کہ فرمائیے کیا حکم ہے. ابراہیم علیہ السلام نے فرمایا اما الیک فلا, کہ ہمیں آپ کی کوئی حاجت نہیں ہے, ہمیں آپ کی کوئی حاجت نہیں ہے, ہمیں آپ کی کوئی حاجت نہیں ہے. کیوں میرے بزرگ دوستو عزیزو, فرشتہ مخلوق ہے اور مدد خالق سے مطلوب ہے. یہ انہیں اختیار ہے کہ وہ مدد ملائکہ کے ذریعے کریں یا مدد براہ راست کریں. انبیاء علیہ السلام کی مدد میں دونوں راستے ہیں, فرشتوں کے ذریعے بھی مدد کی ہے اور اللہ نے براہ راست بغیر کسی فرشتے کے مدد کی ہے. یہاں اللہ نے آگ کو براہ راست حکم دیا ہے, قلنا یا نار کونی بردا وسلاما علی ابراہیم, یہاں اللہ کے امر سے آگ ٹھنڈی ہوئی ہے, کسی سبب سے ٹھنڈی نہیں ہوئی. اللہ کا امر سبب نہیں ہے. اللہ نے آگ کو اپنے امر سے براہ راست ٹھنڈا کیا ہے, اللہ نے کوئی سبب اس کے لیے استعمال نہیں فرمایا. اس لیے میرے بزرگ دوستو عزیزو, میں نے عرض کیا کہ اللہ کی ذات عالی سے براہ راست استفادے کے لیے کائنات کا یقین نکلنا شرط ہے. یہ نظام کائنات اللہ کے تعارف کے لیے ہے. اسی لیے کہا گیا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہ نبی جی آپ بتائیے ان کو کہ دیکھتے نہیں ہم نے زمین کو کیسا پھیلایا, آسمان کو کیسا اٹھایا, پہاڑوں کو کیسا جمایا, اونٹ کو کیسا بنایا. ذکر انما انت مذکر, کہ ہماری بنائی ہوئی چیزوں سے لوگوں کو ہماری یاد دلائیے. اس لیے نظام کائنات اللہ کے تعارف کے لیے ہے, اللہ کی ذات عالی سے استفادے کے لیے نہیں. میرے محترم دوستو بزرگوں, اور جی دنیا تے جتو رکم ویوستھا جا کچھ ہم دیکھی, اور جی کونٹائی اللہ کاس تھیکے نیوار جنو اپائے نئے, جی ایگلی دارا ہم اللہ کاس تھیکے نیب, ہمارے سرشتی کرتا کاس تھیکے نیب, زمین آسمان کے تینی سرشتی کرچن, এবং এখানে যত রকম ব্যবস্থা দিই সব কিছু আল্লাহরই সৃষ্টি। তো এই সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ সরকার চালায়, কেউ দেশ চালায়, কেউ জায়গা জমিন আবাদ করে, বলে যে এই সমস্ত যত রকম ব্যবস্থা, যত রকম নিয়ম কানুন দুনিয়াতে, বলে এই সমস্ত জিনিসের মাধ্যমে, এই সমস্ত ব্যবস্থাদির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার কোন উপায় নয়, এগুলা আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার উপায় এগুলি নয়, বরং এই সব বিষয়গুলা হল দুনিয়াতে যা কিছু আমরা দেখতেছি এগুলি হল আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। আসমান আল্লাহর পরিচয় লাভ করার জন্য, জমিন আল্লাহর পরিচয় লাভ করার জন্য, আসমান জমিনে যা কিছু ঘটে সব কিছু আল্লাহর পরিচয়ের জন্য। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এগুলি দ্বারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয়, এগুলি আল্লাহর কাছ থেকে লইবার কোন উপায় নয়, বরং এগুলি দ্বারা একজন মানুষ আল্লাহকে চিনবে, আল্লাহর পরিচয় নেবে। বলে যে কাফের কাকে বলে, বলে কাফের বলে হল তাকে যে চন্দ্র সূর্য দুনিয়ার এই সব জিনিস এইগুলির মধ্যে সে হারাইয়ে গেছে, চাঁদের মধ্যে হারাইয়ে গেছে, তারার মধ্যে হারাইয়ে গেছে, সূর্যের মধ্যে হারাইয়ে গেছে, দুনিয়ার এই সব সৃষ্টির মধ্যে সে হারাইয়ে গেছে। আর বলে যে মোমেন কাকে বলে, মোমেন হল সে কে সমস্ত সৃষ্টি যার ভিতরে হারাইয়ে গেছে। কাফের হল কে যে সমস্ত জিনিসের মধ্যে হারাইয়ে গেছে, আর মোমেন হইল যার ভিতরে সব কিছু হারাই গেছে, সে সমস্ত কোন জিনিস তার সামনে নাই, সব তার ভিতরে হারাই গেছে, অর্থাৎ সব কিছুকে সে হজম করে ফেলছে। আর সে কাফের বলে সে এই সব কিছুর মধ্যে হারাই গেছে, কখনো চাঁদকে নিয়ে ব্যস্ত, কখনো সূর্যকে নিয়ে ব্যস্ত, কখনো সে জমিন নিয়ে ব্যস্ত, কখনো সে আসমান নিয়ে ব্যস্ত, দুনিয়ার এক একটা খড়কুটা নিয়ে এসে ব্যস্ত, তো সে ওইটার মধ্যে হারাই গেছে, দুনিয়ার যাবতীয় জিনিসের মধ্যে সে হারাই গেছে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ঈমান কাকে বলে, ঈমান হল যে আল্লাহ তাআলা একা সব কিছু করেন, এই দুনিয়ার যা কিছু আমরা দেখতেছি এগুলি সব আল্লাহ তাআলার সৃষ্টি, এবং এই দুনিয়ার যত ব্যবস্থা দিয়ে আমরা দেখি না কেন, দুনিয়াতে যত ঘটনা আমরা দেখি না কেন, যা কিছু ঘটে এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহই ঘটান। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, গাছের একটা পাতাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছ থেকে পড়তে পারে, প্রত্যেকটা জিনিস দুনিয়ার প্রত্যেকটা ঘটনা যা কিছু ঘটে, আমার দেশে ঘটে, আমার বাড়িতে ঘটে, যেখানেই যা কিছু ঘটতেছে, একজন ইমানদার সে সর্বপ্রথম এই কথাই বলে যে সব ঘটানেওয়ালা এক আল্লাহ। আজ মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যার ভিতরে ইমান নাই তো সে দুনিয়ার জিনিসের মধ্যে এই সমস্ত ঘটনার, এই সমস্ত ঘটনার কারণ তালাশ করে বেড়ায় যে কি কারণে এগুলি ঘটলো, কি কারণে এটা ঘটলো, মানে না কোনো কারণ নাই, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ এরকমই ঘটাইতে চাইছেন সেজন্যই ঘটছে, আল্লাহ ঘটাইলেই ঘটে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে সারা দুনিয়ার সমস্ত ব্যবস্থা দিই এগুলি হল আল্লাহর পরিচয় লওয়ার জন্য, এইগুলি যারা আল্লাহর কাছ থেকে লওয়ার জন্য নয়, এসব জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তুমি এগুলির মধ্যে দেখো, চিন্তা করো, এগুলির মধ্যে চিন্তা করে তুমি আল্লাহ তাআলাকে চিনো, আল্লাহ তাআলাকে চিনবার জন্য এসব জিনিসের সৃষ্টি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার রাত্রিতে বললেন এই কথা, ওই দিন বৃষ্টি হলো রাত্রিবেলায়, হুজুর বললেন একজন লোক, একদল লোক তারা আল্লাহকে অস্বীকারী হবে, আর একজন লোক আল্লাহতে বিশ্বাসী হবে। আল্লাহ যে অস্বীকার, আল্লাহকে অস্বীকারী কারা হবে, বলে আল্লাহকে অস্বীকার করতে বালা তারা হবে যারা এই কথা বলবে যে এই বৃষ্টি অমুক তারকার উদয়ের কারণে হয়েছে, অমুক তারকার কারণে হয়েছে, যে বৃষ্টিকে তারকার দিকে, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তারকার সঙ্গে সম্পর্ক লাগাই দিবে, এ হল যে আল্লাহকে অস্বীকার করবে। আরেকজন লোক যারা আল্লাহকে স্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, তাদের কথা হবে যে এই বৃষ্টি আল্লাহ তাআলার হুকুমে হয়েছে, কিছুতেই হয়নি, তারার কারণে হয়নি, কোন কিছুর কারণে হয়নি, আল্লাহ তাআলার হুকুমে হয়েছে এই বৃষ্টি। তো মেরা মহতরম দর্শক বুঝুক, দুনিয়াতে যত রকম আবর্তন বিবর্তন, যত রকম পরিবর্তন, যত কিছু ঘটনা দুনিয়াতে ঘটে, বলে সব ঘটনা একজন ইমানওয়ালা যখনই এই সমস্ত ঘটনাগুলি দেখে, তো সে সঙ্গে সঙ্গে কথাই তার দিলের ভিতরে আসে যে এর ঘটনাওয়ালা আল্লাহ, কেউ নয়। আর একজন যে আল্লাহ রূপে বিশ্বাস করে না, সে বিভিন্ন রকমের কারণ তালাশ করে বেড়ায়, বলে এই কারণে ঘটছে, এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, অথচ কোনো কারণে কিছু হয় নাই, যা কিছু হয়েছে সব এক আল্লাহ তাআলার হুকুমের কারণে হয়েছে। মেরে মহতরম দর্শক বুজুর্গ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে যত স্থির বস্তু আসিল আর যত চলনেওয়ালা আসিল সবকে অস্বীকার করল। চন্দ্র সূর্য চলে অস্বীকার করলেন, এই চাঁদ সূর্য আমার খোদা নয়, এই চাঁদ সূর্য আমার সৃষ্টিকর্তা নয়। আবার যে তারা যে পাথরের মূর্তি পূজা করে, এগুলি সব জড় বস্তু পাথর, এগুলিকেও অস্বীকার করলেন যে এগুলিও আমার রব নয়, এগুলি আমার সৃষ্টিকর্তা নয়, আমার পালনকর্তা নয়। বলে যে সব কিছুকে অস্বীকার করে তিনি কি বলেন, আমার পালনকর্তা এক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তার পালনকর্তা স্বীকার করে নিলেন আর সব কিছুকে অস্বীকার করে দিলেন। ইহা তককে জিব্রাইল আলাইহিসসালামের মতো একজন ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, বলে তাকেও অস্বীকার করে, তুমিও মাখলুক, তোমার দ্বারাও কিছু হবে না, হবে তো যা আমার আল্লাহ চাইবে। তো তিনি পাথরের মূর্তি ভাঙলেন আর বলে যে চাঁদ সূর্যকে তিনি অস্বীকার করলেন, তারকাকে অস্বীকার করলেন, এই সব কিছুর পরে তার জন্য আগুন জ্বালানো হইল, বলে এই আগুনে পোড়ায় মারবো তোমাকে। তো আগুনও খোদার সৃষ্টি, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে তারা পুড়ে মারবে এই প্রস্তুতি নিল। শেষ মুহূর্তে বলে একেবারে শেষ মুহূর্তে, চরম মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম হাজির হলেন, তার সঙ্গে পাহাড়ের ফেরেশতা, তার সঙ্গে পানির ফেরেশতা, তার সঙ্গে বাতাসের ফেরেশতা, বলেন যদি হুকুম করেন তা আমার সঙ্গে এই সব ফেরেশতা আছে, আপনাকে সাহায্য করব। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন যে এই জিব্রাইল তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, যিনি সব কিছুকে সৃষ্টি করছেন তিনি আমার জন্য যথেষ্ট। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে আল্লাহ তাআলাও কোনো আসবাব, কোনো দুনিয়ার জিনিস ব্যবহার করেন নাই, বাতাসকে হুকুম দেন নাই, পানিকে হুকুম দেন নাই, মাটিকে হুকুম দেন নাই, আল্লাহ তাআলা সরাসরি আগুনকে হুকুম দিছেন। কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে সরাসরি হুকুম দিছেন যে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা শান্তিদায়ক হয়ে যাও। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন দুনিয়ারই যত জিনিস আছে এই সমস্ত জিনিস কোনোটাই আল্লাহর কাছ থেকে নেওয়ার উপায় নয়, বলে আমি বাসন পাতলাম আল্লাহ এদের মধ্যে দেখ, আমি টাকা নিলাম এটা আল্লাহ এদের মধ্যে আল্লাহ দেখ, আমি জমিন চাষ করলাম এটার মধ্যে আল্লাহ দেখ, বলে দুনিয়ার এই সমস্ত কোনো জিনিসই আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয়, বরং এই সব জিনিস হল আল্লাহকে চিনবার জন্য, আল্লাহকে চিনো এদের ভিতরে, এবং এই যা কিছু তোমার দুনিয়াতে দেখতেছ এই সব কিছুকে তুমি অস্বীকার করো, মানে এগুলো থেকে কিছুই হয় না, এক আল্লাহ থেকেই সব কিছু হয়। আল্লাহকে চিনবার জন্য আল্লাহ দুনিয়াকে সাজাইছেন, এক হলো মেরে মহতরম দোস্তা বুজুর্গ দুনিয়াকে সাজাইছেন এক ইমানওয়ালার ইমানের পরীক্ষা লওয়ার জন্য। পরীক্ষা হল এই যে সে কার কাছ থেকে আশা করে, সে কি এই দুনিয়ার জিনিস থেকে, সৃষ্টি থেকে আশা করে, না আল্লাহ থেকে আশা করে। আর যা কিছু ঘটে তো সে এটাকে আল্লাহ ঘটাইছেন এই কথা বলে না দুনিয়াতে কোনো কারণ তালাশ করে, এই তার পরীক্ষা। একজন ইমানওয়ালার পরীক্ষার জন্য দুনিয়ার এই সব সৃষ্টিকে আল্লাহ তালা সাজাইছেন, এই সব নিজামকে আল্লাহ তালা বানাইছেন, দুনিয়ার এই নিজাম দিয়া আল্লাহ থেকে লওয়া যাবে না, আল্লাহ থেকে লওয়ার রাস্তা ভিন্ন, ইমানের জরিয়াতে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে। এবং ইমানের উপরে যে সমস্ত আল্লাহ তাআলার হুকুম নির্ভর করতেছে ওই সমস্ত হুকুমের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে, কিন্তু দুনিয়ার কোন জিনিসের দ্বারা আল্লাহর কাছ থেকে নেওয়ার কোন রাস্তাই নয়। যে সমস্ত জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে নিব, এই সমস্ত জিনিস তো আল্লাহ তাআলা শুধুমাত্র একজন ইমানওয়ালার পরীক্ষার জন্য তৈরি করছেন, যে দেখি ইমানওয়ালা কোন দিকে যায়, যখন কিছু ঘটে তো সে কোন দিকে যায়, কি আল্লাহর দিকে যায় না সে জিনিসের দিকে, এই সমস্ত দুনিয়ার নিজামের দিকে দৌড়ায়। আর মেরে মহতরম দর্শক, সে কার কাছে আশা করে, কি দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে সে আশা করে না সে আল্লাহর কাছ থেকে আশা করে? সেই জন্য মেরে মহতরম দর্শক বুঝলেন, বলেন যে দুনিয়ার এই সমস্ত নিজাম, যা কিছু দুনিয়ার সৃষ্টি, যা কিছু চলতেছে হইতেছে, এগুলি আল্লাহর কাছ থেকে নেওয়ার কোন উপায় নয়, এগুলির মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে না, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য নয়, বরং এই সব জিনিস হল আল্লাহ তাআলাকে চিনবার জন্য। ফের ইমান আপনি আলামতো কে সাথ হে, ইমান ইমান কে আলামতো কে বগৈর ইমান নহি হে, বলকে ইমান কা দাওয়া হে। ইমান আপনি আলামতো কে সাথ হে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে পুছা এক সাহাবী নে, এ রাসূলুল্লাহ ঈমান কিসে কহতে হ্যায়? আপনি ফরমায়া, ইযা সাররতা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়াতুকা ফানতা মুমিন, জব তুজে নেকি খুশ করে ওর গুনাহ গমগিন করে, জান লে কে তু মুমিন হে। ঈমান কো ঈমান কি আলামতো সে সিখলায়া গয়া হে। এক জামাত আপকে ইয়াহ হাজির হুই, আপনি ফরমায়া তুম কিয়া হো? উন সবনে এক জুবান হোকর কাহা কে হাম সব ঈমান ওয়ালে হ্যায়, সবনে এক জুবান হোকর কাহা কে হাম সব ঈমান ওয়ালে হ্যায়। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, ইনসান জিস লাইন কি মেহনত করতা হ্যায় উসি লাইন সে মুতারফ হোতা হ্যায়। হামনে দুনিয়া কো আপনা মকসদ জিন্দগি বানাকর আপনা তারুফ খো দিয়া হ্যায়, আপনা তারুফ খো দিয়া, বরনা সাহাবা নে আপনে তারুফ ঈমান সে করবায়া। আপনে পুছা মা আনতুম, তুম কিয়া হো? সবনে কাহা কে হাম সব ঈমান ওয়ালে হ্যায়। আপনে ফরমায়া কে তুমারে ঈমান কি কিয়া আলামত হ্যায়? সাহাবা নে আর্জ কিয়া কে হামারে অন্দর 15 খসলতে হ্যায়, কি ঈমান আপনি খসলতো কে সাথ হ্যায়। ফরমায়া কিয়া 15 খসলতে হ্যায়? سب سے پہلے صحابہ نے جماعت نے عرض کیا کہ سب سے پہلی خصلت یہ ہے کہ ہم ایمان لائے اللہ پر، ہم نے اللہ کو ایسا مانا ہے جیسا وہ اپنی صفات میں اور اپنے کمال میں ہے، ہم نے اس کو ایسا مانا ہے، اور ایمان لائے ہم اس کے فرشتوں پر، اس کی کتابوں پر۔ কিতাব পর ঈমান লানা সিফ ইয়ে নহি থা কে হাম জানতে হ্যায় কে কুরআন আল্লাহ কি কিতাব হ্যায়। মেরে বুজুর্গ দোস্ত আজিজো, কুরআন কো আল্লাহ কি কিতাব তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা মাননে ওয়ালে ভি ইয়াকিন করতে থে কে ইয়ে কিতাব আসমানি কিতাব হ্যায় ওর আখিরি কিতাব হ্যায়, ইসকে বাদ আসমান সে কোই সাহিব আনে ওয়ালা নহি হ্যায়, বলকে হাদিস করতে থে কে ইয়ে কুরআন তায়েফ ওর মক্কে কি বস্তি কে কিসি বড়ে সরদার পর কিউ নি নাজিল কিয়া গয়া, ইস কিতাব পর হাসদ করতে থে কে ইয়ে কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর কিউ নাজিল কি গই, কিতাব পর ঈমান লানা ইসকো নহি কহতে কে মুসলমান ইয়ে জানতা হো কে ইয়ে কুরআন আখিরি কিতাব হ্যায়, বলকে কিতাব পর কুরআন পর ঈমান লানা ইসকে হারাম সে আপনে আপকো বচানা ইসকে হালাল পর চলনা ইয়ে কিতাব পর ঈমান লানা হে ইসলিয়ে কে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মজলিস মে এক সাহাবী সে গীবত হো গই আপনে ফরমায়া কুনত তাহজু বিল কুরআন কে তুম কুরআন কে সাথ খেল রহে হো উনহোনে আরজ কিয়া মে কুরআন পর ঈমান লায়া আপনে ফরমায়া মা আমানা বিল কুরআন মান ইস্তাহালা মাহারিমা جو قرآن کے حرام کو حلال سمجھے وہ قرآن پر ایمان نہیں لایا ہے قرآن پر ایمان لانا اس کو کہتے ہیں کہ یہ قرآن کے حرام کو حرام جان کر اس سے بچیں اور قرآن کے حلال کو حلال سمجھ کر اس پر قائم رہیں اس کو قرآن پر ایمان لانا کہتے ہیں چنانچہ انہوں نے عرض کیا کہ ہم ایمان لائے اللہ کی کتاب پر اور اس کے رسولوں پر اور آخرت کے دن پر اور ایمان لائے ہم تقدیر پر یہ پانچ باتیں فرمائی انہوں نے جن پر ہمارا ایمان ہے آپ نے فرمایا اور وہ پانچ کیا ہیں جن پر تمہارا عمل ہے عرض کیا کہ سب سے پہلا ہمارا عمل یہ ہے کہ ہم گواہی دیتے ہیں کہ اللہ کے سوا کوئی عبادت کے لائق نہیں محمد صلی اللہ علیہ وسلم اللہ کے بندے اور اس کے رسول ہیں اور دوسری صفت یہ ہے کہ ہم نماز قائم کرتے ہیں دوسرا عمل یہ ہے کہ ہم نماز قائم کرتے ہیں نماز کا قائم کرنا نماز پڑھنے کو نہیں کہتے بلکہ نماز کا قائم کرنا نماز کو اللہ کے یہاں ایسا قبول کرانے کو کہتے ہیں اور نماز کا ادا ہونا اس کو کہتے ہیں کہ نماز کی خاصیت ظاہر ہو جائے نماز کی خاصیت ظاہر ہو جائے نماز کی خاصیت ہے کہ یہ نماز اگر صحیح طریقے سے ادا کی گئی ہے تو یہ نماز منکرات سے یقیناً روک دینے والی ہے جس شخص کی نماز اس کو منکر سے نہ روکتی ہو وہ یقین رکھے کہ اس کی نماز میں کوئی غلطی ضرور ہے ورنہ یہ نماز کی خاصیت ہے کہ نماز منکرات سے یقیناً روک دے گی یہ نماز کی خاصیت ہے بلکہ فرماتے تھے عبداللہ بن مسعود رضی اللہ تعالیٰ عنہ کہ جس کی نماز اس کو منکر سے نہیں روکتی اس کی نماز اس کو اللہ سے دور کرتی رہتی ہے یہ نماز کی خاصیت ہے کہ نماز منکر سے یقیناً روک دے گی انہوں نے عرض کیا کہ ہم نماز قائم کرتے ہیں نماز کے قائم کرنے کے بھی دو ذمہ داریاں ہیں امت پر ایک اپنی ذات سے نماز کو درست کرنا اور دوسرے نماز کو دنیا میں رائج کرنا ایک مسلمان جو اگر نماز چھوڑ رہا ہے تو مسلمان کی ذمہ داری اس سارے مسلمانوں کی ذمہ داری اس مسلمان کو نماز پر لانا ہے یہ قائم کرنے کا مطلب ہے کہ نماز کو رائج کرو نماز کو قائم کرو اور نماز کو درست کرو نماز کو قائم کرو نماز کے قائم کرنے کے دو مطلب ہیں نماز کو رائج کرنا اور نماز کو درست کرنا چنانچہ انہوں نے عرض کیا کہ ہم نماز قائم کرتے ہیں میرے بزرگ دوستو عزیزو اگر امت نماز کو قائم کر لے تو پورا دین قائم ہو جائے گا اس لیے کہ فرمایا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے من اقامہا فقد اقام الدین جو نماز کو درست کر لے گا وہ پورے دین کو قائم کر لے گا کہ پورے دین کا قائم ہونا نماز پر موقوف ہے اور نماز کا قائم ہونا یقین پر موقوف ہے تو میرے محترم دوست بزرگو بولیں جی بھائی ایمان تر سنگے ایمان علامت تھکبے اور علامت چھڑا جدی ایمان ہے وہ تو شدھ ایمان دابی تھکلو ایمان اٹھے بولے نا ایمان سنگے ایمان علامت پوا جا چاہیے তা না হলে ইমান শুধু দাবি দাবি হল যে আমি একজন ইমান বানা এটা একটা দাবি হল কিন্তু এটার সঙ্গে সঙ্গে এটার আলামত পাওয়া যাওয়া চাই তাইলে বোঝা যাবে যে হ্যাঁ আমি ইমান বানা ইমানের আলামত কি বলে যে একজন সাহাবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইমান কি জিনিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে যদি নেক কাজ তোমাকে আনন্দিত করে এবং খারাপ কাজ তোমাকে ব্যথিত করে দুঃখিত করে খারাপ কাজ হয়ে গেছে এই জন্য তোমার মনে ব্যথা এই জন্য তোমার মনের মধ্যে দুঃখ ভালো কাজ করতে পারছে, এই জন্য মনের মধ্যে একটা আনন্দ খুশি, তাই বুঝো তোমার মধ্যে ঈমান আছে। তো খারাপ কাজ করে যদি মনের মধ্যে দুঃখ আসে, ভালো কাজ করে যদি মনের মধ্যে আনন্দ আসে, খুশি আসে, তো এটা হলো ঈমানের আলামত, যে ভিতরে ঈমান আছে, ঈমানের পরিচয়। তো মেরা মহতরম দোস্তা বুজুর্গ, ঈমান তার আলামত ছাড়া, ঈমানের পরিচয় ছাড়া, শুধু ঈমানের দাবি তোমাদের যে এটা তো শুধু ঈমানেরই দাবি হইল, ঈমানের দাবি হইল, আসলে প্রকৃতপক্ষে ঈমান ভিতরে নাই। ঈমান তো তখনই বোঝা যাবে যে যখন ঈমানের আলামত প্রকাশ পাবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একজন লোক তারা হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হল এবং তারা বলল, তারা যখন হুজুরের খিদমতে আসলেন, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কে অথবা তোমরা কি। তোমার মহতরম দোস্ত তারা পরিচয় দিলেন, আমরা সবাই ঈমানওয়ালা, এক বাক্যে সবাই বললেন যে আমরা ঈমানওয়ালা। উনি বলতেছেন এই কথা যে আজ দুনিয়ার মধ্যে মশগুল হওয়ার কারণে আমি নিজের পরিচয়টাও ভুলে গেছি, আমাকে দুনিয়ার এই সমস্ত কাজকর্ম দ্বারা পরিচয় করাই, যে আমি তো কৃষক, আমি তো ব্যবসায়ী, আমি তো চাকরিজীবী, আমি অমুক পদওয়ালা, আর আমি অমুক তমুক, দুনিয়ার জিনিস দিয়া যে সমস্ত দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে দিছি, ওগুলি দিয়া নিজের পরিচয় করাই দিছি, অথচ আমি এই এটা আমার কোনো পরিচয়ই নয়। পরিচয় তো ছিল এটা যে আমি একজন ঈমানদার। সাহাবীরা ওই ওই জমা ওই সাথী ওই সমস্ত লোকেরা যখন হুজুরের খিদমতে হাজির হলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কারা, তো তারা পরিচয় দিতেছে নিজেদের, এ কথা বলতেছে না যে আমরা কৃষক দল, আমরা গ্রামবাসী, আমরা অমুক শহরের বাসী, না না, তারা পরিচয় দিতেছে আমরা সবাই ঈমানদার, ঈমানওয়ালা। তুমি বুঝব, এই পরিচয় দেওয়ার পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে ঈমানদার, এদের পরিচয়টা কিভাবে বুঝবো যে তোমরা ঈমানদার, এটার আলামতটা কি যে তোমরা ঈমানদার? ওনারা বললেন আমাদের মধ্যে 15টা খাসলত, 15টা অভ্যাস আমাদের মধ্যে আছে, 15টা জিনিস আমাদের মধ্যে আছে, এই 15টা জিনিসের কারণে আমরা ঈমানদার। তো প্রথম কি জিনিস বলে যে প্রথম 5টার কথা উল্লেখ করলেন, বলে প্রথম 5টা হলো এই যে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখি, তার সমস্ত গুণাবলী সহকারে, উনি যেমন আছেন তেমন, আমরা আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে আয়ত্তে আনতে পারি না, আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আমরা জানি, আল্লাহ তাআলার কি কি গুণ আছে, আল্লাহ তাআলার সত্তাকে কেউ আয়ত্তে আনতে পারে না, সেই জন্য বলতেছেন যে আমরা আল্লাহ তাআলার উপরে তার সমস্ত গুণাবলী সহকারে যেমন তিনি আছেন তেমন ভাবেই আমরা ঈমান আনি, ঈমান রাখি, আল্লাহ তাআলার উপরে ঈমান রাখি। দ্বিতীয় জিনিস হল আমরা আল্লাহ তাআলার ফেরেশতাদের উপরে ঈমান রাখি এবং আমরা আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে ঈমান রাখি। কিতাবের উপরে ঈমান রাখার কি অর্থ? কোরআনকে কোরআন মনে করা, আল্লাহ তাআলার কিতাব মনে করা, মানে যারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই তারাও এই কথা বলতো যে আসমানি কিতাব শেষ কিতাব, এরপরে আর কোনো কিতাব আসমান থেকে নাজিল হবে না, কিন্তু আল্লাহ রসুলকে মানতেছে না, আল্লাহ রসুলকে স্বীকার করতেছে না, কিন্তু তারা এই কথা জানে, তারা এই কথা বলে যে এটাই আসমানি শেষ কিতাব। মেরে মহতরম দোস্ত, কিতাবকে কিতাব জানা, আসমানি কিতাব কোরআন জানা, এটার উপরে ঈমানের অর্থ নয়। এই কিতাবের উপরে ঈমান আনার অর্থ হইল যে কিতাব, আল্লাহ তাআলার কিতাব যে জিনিসকে হারাম করছে সেটাকে হারাম জানা, যেটাকে হালাল করছে সেটাকে হালাল জানা, এটা হলো কিতাবের উপরে ইমান। যে আমি কোরআনের উপরে ইমান রাখি, কি মানে যে কোরআন যেটাকে নিষেধ করছে সেটা থেকে আমি বিরত থাকি, আজকে কোরআন যেটা আদেশ করছে আমি সে আদেশের আদেশকে পালন করছি। যদি আমি কোরআনের নিষেধকৃত কাজকে না ছাড়ি তা আমি কোরআনের উপরে ইমান আনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মজলিসে একজনে গীবত করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তুমি তো আল্লাহর কিতাবকে নিয়ে ঠাট্টা মশকরা করতেছ, খেল তামাশা করতেছ। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিতাবের উপরে ইমান রাখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের হারাম করা জিনিসকে হালাল মনে করে সে আল্লাহর কিতাবের উপরে ইমান আনে নাই। আল্লাহ তো গীবতকে হারাম করে দিছে, অন্যের দোষ চর্চাকে, তার অনুপস্থিতিতে অন্যের দোষ চর্চাকে, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিছে। কাজে তুমি অন্যের দোষ চর্চা করতেছ, দোষ আলোচনা করতেছ, তো তুমি তো আল্লাহ তাআলার কিতাবে নিষেধকৃত কাজকে করতেছ, কাজে তুমি আল্লাহর কিতাবের উপরে ইমান আনো না। মেরে মহতরম দোস্তা বুঝো, আল্লাহর কিতাবের উপরে ইমান আনার অর্থ এই নয় যে এটাকে আমি আসমানি কিতাব হিসেবে জানি, আল্লাহর কিতাব হিসেবে জানি, বরং এটাকে আল্লাহর কিতাব হিসেবে ইমান আনার অর্থ হল এই যে কিতাবে যা নিষেধ করা হয়েছে এটা থেকে আমি বিরত থাকি, এবং আমি এটার মধ্যে যা আদেশ করা হয়েছে আমি ওই আদেশকে পালন করি, চাইলে আমি কিতাবের উপরে ইমান রাখি। তো তারা জবাব দিতেছেন যে আমরা আল্লাহর কিতাবের উপরে ইমান রাখি, আল্লাহর কিতাবের উপরে ইমান রাখার এই অর্থ। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তারা বলেন আমরা সমস্ত রসুলদের উপরে ইমান রাখি এবং আমরা একথা বিশ্বাস করি যে আখেরাতের দিন হবে, কেয়ামতের দিন হবে, এবং আমরা একথা বিশ্বাস করি যে যা কিছু দুনিয়াতে ঘটে সব ভালো মন্দ আল্লাহ পাকই ঘটান, আল্লাহ পাকের হুকুমের দ্বারাই হয়। তা আমরা এই পাঁচটা বিষয়ের উপরে ইমান রাখি। বলে যে এরপরে বলে আমলি আমল করো, এরকম পাঁচটা বিষয় কি? বলে যে আমল করি পাঁচটা বিষয় হল যে একটা হলো যে আমরা নামাজ কায়েম করি, আমরা একথা সাক্ষ্য দেই, সাক্ষী দেওয়া এটা আমল, যে একজনে সাক্ষী দিল মুখ দিয়েই তো সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তো সে মুখ দিয়ে সাক্ষ্য দিল এই কথা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো ওনারা বলতেছেন যে আমরা একথা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমরা একথা সাক্ষ্য দেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। তো কাজেই এটা আমাদের আমল, ইমানের ভিত্তিতে আমাদের আমল। দুই নম্বর হলো আমরা নামাজ কায়েম করি। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নামাজ কায়েম করার কি অর্থ? নামাজ কায়েম করার অর্থ এই নয় যে আমি নামাজ পড়ি, নামাজ কায়েম করার অর্থ হল এই যে নামাজকে সুন্দর থেকে সুন্দর ভাবে যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেইভাবে নামাজকে ঠিক করে পড়ি। নামাজ কায়েম করার এক অর্থ তো এই যে আমি নিজে নামাজকে উত্তম থেকে উত্তম রূপে নামাজকে আদায় করি। বলে যে উত্তম থেকে উত্তম রূপে নামাজ আদায় করার কি উপকারিতা, কি ফায়দা? বলে যে যে নামাজকে উত্তম থেকে উত্তম রূপে আদায় করবে তো এই নামাজ তাকে সমস্ত গর্হিত কাজ থেকে এবং সমস্ত খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে, আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে তাকে এই নামাজই বিরত রাখবে। যতক্ষণ পর্যন্ত সে তার নামাজকে উত্তম না বানাইছে তো নামাজও পড়বে, আবার আল্লাহ তাআলার নিষেধ করা কাজও লিপ্ত হবে, খারাপ কাজও করবে। তো মেরে মহতরম দোস্ত, নামাজ উত্তম হয়েছে কিনা এটার পরিচয় হইল এটা যে তার সে নামাজ পড়ে, খারাপ কাজ থেকে বিরত থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যে নামাজ, যার নামাজ উত্তম হয় নাই, উত্তম রূপে সে নামাজ পড়ে না, তো সে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে না, বরং আল্লাহ থেকে দূরত্ব পয়দা হয়ে যাবে যদি সে নামাজকে সুন্দরভাবে না পড়ে। তো নামাজকে সুন্দরভাবে পড়ার কি অর্থ? নামাজকে সুন্দরভাবে পড়ার অর্থ হল এই যে এরকম ভাবে নামাজ পড়বে যে এই নামাজটাকে নামাজের বাহিরে সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে, তাহলে সে নামাজ পড়তেছে। তো মেরে মহতরম দোস্তরা বলতেছেন এই কথা যে আমরা নামাজ কায়েম করি, নামাজ কায়েম করার এক অর্থ হল এই, আর দ্বিতীয় অর্থ হল বলে যে এই নামাজের জন্য অন্যকে যে নামাজ পড়তেছে না তাকে আমি নামাজের জন্য তৈরি করি। যদি একজন লোক নামাজ পড়ে না উম্মতের মধ্যে, তাহলে সমস্ত উম্মতের দায়িত্ব হল যে ওই একজন লোককে নামাজের জন্য তৈরি করা, যে সে নামাজ পড়ে, নামাজের জন্য তাকে খোশামত করা। তো মেরে মহতরম দোস্ত বলেন যে নামাজ কায়েম করার এক অর্থ তো হল নিজের নামাজকে উত্তম থেকে উত্তম বানানো, যেই নামাজ আমাকে আল্লাহ তাআলার নৈকট্য দিবে এবং যেই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, এরকম উত্তম থেকে উত্তম নামাজ তৈরি করা। আর মেরে মহতরম দোস্ত আরেক অর্থ হল যে অন্যকে নামাজের জন্য তৈরি করা, যে একজন লোক নামাজ পড়ে না তো তাকে খোশামত করে তাকে যেভাবে পারি আমি নামাজের জন্য তৈরি করি, এটাও নামাজ কায়েম করা। ইসকে সাথ ইয়ে কাহা কি হাম যাকাত আদা করতে হ্যাঁ, সমাতে থে আগর মুসলমান যাকাত সহি তরিকে পর আদা কর দে তো যাকাত কি বরকাত কো বরদাশত নাই কর সকতা। যাকাত কিতনি বরকত হে কি আগর সহি তরিকে সে যাকাত আদা কর দে তো যাকাত কি বরকাত কো বরদাশত নাই কর সকতা। হ সমাতে থে কি যাকাত দেনে ওয়ালা মুস্তাহিক কো ইস তরহ তালাশ করে জিস তরহ এক নামাজি আদমি وضو کے لیے پانی تلاش کرتا ہے, جب تک مسلمان اپنے مال کی زکات ادا کیا کرتا تھا مسلمان غیروں سے جزیہ لیا کرتا تھا, اور جب مسلمان نے زکات چھوڑ دی تو مسلمان سے غیر ٹیکس لینے لگے ہیں, مسلمان ٹیکس ادا کر رہا ہے غیروں کو, پہلے مسلمان ٹیکس لیا کرتا تھا غیروں سے, یہ زکات کی مقدار ٹیکس کے مقابلے میں کتنی تھوڑی تھی, اللہ تعالی نے تو ہمارے مال میں سے تھوڑی سی زکات دی تھی کہ اتنا مال میرے نام پر دے دو, مسلمان نے زکات کی تھوڑی مقدار کو بچا کر ٹیکس کی بڑی مقدار, اتنی ذلت کی بات کہ غیروں کو مسلمان ٹیکس ادا کرے, حالانکہ مسلمان کا مقام وہ تھا کہ جب یہ زکات ادا کیا کرتا تھا تو غیروں سے ٹیکس دیا کرتا تھا, غیر مسلمان کو ٹیکس دیا کرتے تھے, اس امت پر ٹیکس کی لعنت پڑی اس لیے ہے کہ مسلمان نے زکات ادا کرنی چھوڑ دی, اللہ تعالی نے غیروں کو مسلط کر دیا کہ تم انہیں ٹیکس ادا کرو. اس لیے میرے بزرگ دوستو عزیزو یہ فرمایا کہ ہم زکات ادا کرتے ہیں. میں نے عرض کیا کہ اگر مسلمان صحیح طریقے سے زکات دینے پر آ جائے تو مسلمان زکات کی برکات کو برداشت نہیں کر سکتا, اس لیے زکات کا تقاضا ہے یہ اور اس کے ادا کرنے کا طریقہ ہے یہ کہ مسلمان کو چاہیے کہ مستحق کو اس طرح تلاش کرے جس طرح ایک نمازی آدمی وضو کے لیے پانی تلاش کرتا ہے تاکہ پانی ملے تو وضو کرے, وضو کرے تو نماز ادا ہو, بالکل اسی طرح مستحق کو تلاش کرے, مستحق کو زکات پہنچائے تو زکات ادا ہو. میں نے عرض کیا کہ فرائض کی ادائیگی ان فرائض کو گزار دینا نہیں ہے, بلکہ فرائض کی ادائیگی ان فرائض کو ان کے طریقوں پر اس طرح ادا کرنا کہ یہ اللہ کے یہاں قبول بھی ہو اور فرائض کی تاثیر ظاہر بھی ہو. چنانچہ زکات کے بارے میں صحابہ کے زمانے میں معمول یہ تھا کہ مالدار غریب کو فقیر کو تلاش کرتا تھا اپنی زکات کی ادائیگی کے لیے, اپنی زکات کی ادائیگی کے لیے مالدار فقیر کو تلاش کرتا تھا. صحابہ کے زمانے میں زکات لینے والے اور زکات دینے والوں کا معاملہ کچھ ایسا تھا جیسا بچے آنکھ میں چوری کھیلتے ہیں, کہ سارے بچے چھپ جاتے ہیں اور ایک بچہ سب کو تلاش کرتا ہے. عام طور سے یہ کھیل دیہاتوں میں پایا جاتا ہے کہ سارے بچے چھپ جاتے ہیں اور ایک بچہ سب کو تلاش کرتا ہے. حضرت فرماتے تھے کہ صحابہ کے زمانے میں مالدار غریبوں کو تلاش کیا کرتے تھے اور فقراء غربا چھپا کرتے تھے. اس زمانے میں کھیل الٹا ہو گیا ہے کہ فقراء تلاش کر رہے ہیں اور مالدار چھپ رہے ہیں. حالانکہ صحابہ کے زمانے میں طریقہ یہ نہیں تھا, اور اس کھیل کا طریقہ یہی ہے کہ فقراء چھپا کرتے تھے اور اغنیاء ان کو تلاش کیا کرتے تھے. حضرت فرماتے تھے کہ اگر مسلمان صحیح طریقے زکات دینے پر آ جائے تو مسلمان زکات کی برکات کو برداشت نہیں کر سکتا. اس لیے میرے دوستو عزیزو, اپنے مال کو کی کمانے کو حکم پر لانا اور پھر اپنی کمائی کو حکم پر خرچ کرنا, کہ زکات کا کمال مستحق تک بذات خود پہنچاؤ, کہ اگر مسلمان ایسا کرے گا تو یہ زکات کی برکات کو برداشت نہیں کر سکتا. اس لیے اللہ نے فرما دیا ہے کہ یمحق اللہ الربا, کہ اللہ تعالیٰ سود کو ختم کرنے والے ہیں اور زکات و صدقات کے مال کو بڑھانے والے ہیں. اللہ کے یہاں اس طرح بڑھانے کی کوئی حد نہیں ہے. اس طرح یاد رکھنا کہ سود پر آنے والے عذاب کی بھی کوئی حد نہیں ہے. اس لیے کہ اللہ تعالیٰ نے سودی کاروبار کرنے والوں کو کے بارے میں فرمایا ہے کہ اللہ اور اللہ کے رسول سے اعلان جنگ کیے ہوئے ہیں. اگر یہ باز نہیں آتے سود سے تو انہوں نے اعلان کر دیا ہے اللہ اللہ کے رسول سے مقابلے کا اور جنگ کا. اسے اندازہ کرو کہ اللہ اللہ کے رسول سے جنگ کر کے یہ اللہ سے کیا لے سکتے ہیں اور کیا استفادہ کر سکتے ہیں اعمال کے ذریعے. اس لیے کہ سودی کاروبار کے جسم کے خون کو حرام ناپاک کر دے گا, اور یہ ناپاک جسم سے اس کی دعائیں بھی مردود ہوں گی اور اس کی عبادات بھی مردود ہوں گی. اس لیے میرے دوستو عزیزو, جس طرح پاک پانی تلاش کرنا وضو کرنے کے واسطے, نماز ادا کرنے کے لیے, اس طرح حرام کمانا فرض ہے کہ یہ حرام کہ یہ حلال کمانا فرض ہے, حرام سے بچنا فرض ہے کہ یہ حلال کما کر اپنے بدن کو پاک رکھے عبادت کے لیے, اور حلال کمائی سے اپنی زکات کو پاکیزہ, اپنے مال کو پاکیزہ بنائے. یہ تو حلال اور پاکیزہ مال پاک کرنے کے لیے زکات ہے, ورنہ حلال کمانے والا بھی ناپاک کھا رہا ہے جب تک اپنے مال کی زکات ادا نہ کرے. اس طرح اسے میں نے عرض کیا کہ سب سے پہلے اپنی کمائیوں کو حکم پر لاؤ, کمائیوں کو حکم پر لاؤ, جس سے ہمارا بدن پاک ہو جائے اللہ کی عبادت کے لیے. اسے میں نے عرض کیا کہ سودی کاروبار کے بارے فرمایا کہ سودی کاروبار کرنے والے اللہ اور اللہ کے رسول سے اعلان جنگ کیے ہوئے ہیں. اسے میرے دوستو عزیزو, ہم سب سے پہلے زکوٰۃ کے ادا کرنے پر آئیں کہ زکوٰۃ کے ادا کرنے کا طریقہ یہ ہے کہ مستحق کو اس طرح تلاش کرو جس طرح نمازی آدمی وضو کے لیے پانی تلاش کرتا ہے. تو میرے محترم دوستو بزرگو بلند دیر پر بلن جو ہمارا زکوٰۃ ادا کری, تو زکوٰۃ ادا کرار کی ارتھ انہیں بلند جہاز مانے صاحب رحمۃ اللہ علیہ بولتین جی جدی مسلمان زکوٰۃ ادا کرے তো বলে যে এই জাকাতের যে বরকত আল্লাহ তাআলা দিবেন এই জাকাতের উপরে, জাকাত আদায় করার উপরে, এই মুসলমান সেই জাকাত সেই বরকতকে সহ্য করার ক্ষমতাই রাখে না. জাকাতের উপরে এত বরকত আল্লাহ তাআলা দিবেন যে এই বরকতকে সহ্যই করতে পারবে না. তো মেরে মহতরম দোস্ত বুঝব, জাকাত আদায় করার অর্থ হল এই যে ধনী ব্যক্তি যার উপরে জাকাত ফরজ হয়েছে সে এই জাকাত পাওয়ার উপযুক্ত গরিব লোককে তালাশ করে, যাচাই করে সে সঠিক জায়গায় তার জাকাতকে পৌঁছে দিবে, তার জাকাতকে আদায় করে দিবে. জাকাত আদায় করার অর্থ এই, ইবাদত করার অর্থ এই নয় যে ফরজ হুকুম আদায় করার অর্থ এই নয় যে ভাই আমি কোন রকম ফরজকে আদায় করে দিলাম, ফরজ পার করে দিলাম. বরং এটা প্রত্যেকটা তরিকা রয়েছে. জাকাতের তরিকা হলেই যে যার উপরে জাকাত ফরজ হয়েছে ধনী ব্যক্তি, সে ওই রকম গরিব উপযুক্ত লোক যে জাকাত নিতে পারে তাকে তালাশ করে. বলেন যে যেরকম নাকি নামাজ পড়ার জন্য পাক পানি মানুষ তালাশ করে, নামাজ পড়বে পাক পানি তালাশ করে, পাক পানি দিয়া পবিত্র পানি দিয়া সে অজু করবে, তারপরে সে নামাজ আদায় করবে. ঠিক এমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে যেরকম নাকি একজন নামাজ মুসল্লি সে অজু করার জন্য পাক পানি চালাশ করে, বলে ঠিক এরকম ভাবে জাকাত একটা ফরজ হুকুম, এই হুকুমকে আদায় করার জন্য যার উপরে জাকাত ফরজ হয়েছে সে আদায় করার জন্য এরকম উপযুক্ত লোক কে যাকে দিলে তার জাকাত আদায় হবে তাকে তালাশ করা, যার উপরে জাকাত ফরজ তার উপরে দায়িত্ব। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে যখন মুসলমান এই উম্মত জাকাত দেওয়া ছেড়ে দিছে তো আল্লাহ তাআলা তাদের উপরে বলে যে বিজাতিদের ট্যাক্স আল্লাহ তাআলা তাদের উপরে নিযুক্ত করে দিছে। এক সময় ছিল এই উম্মত বিজাতিদের কাছ থেকে ট্যাক্স উসুল করত, আর এক সময় এই হল যে যখন এই উম্মত জাকাত দেওয়া ছেড়ে দিল তো আল্লাহ তাআলা বিজাতিদেরকে তাদের উপরে উঠাই দিচ্ছেন, চড়াও করে দিচ্ছেন। এখন এই উম্মত বিজাতিদেরকে ট্যাক্স দিতেছে, কত শরম আর কত লজ্জার বিষয় যে অন্যের কাছ থেকে ট্যাক্স উসুল করত সে আজ তাদেরকে ট্যাক্স দিতে হইতেছে তাকে। এটা কেন, এই আজাব কেন, বলে যে এই অপমান আর অপদস্থতা কেন, এই জন্য যে এই উম্মত জাকাতকে সঠিকভাবে আদায় করা ছেড়ে জাকাত দিতেছে না। মেরে মহতরম দোস্ত, সাহাবাদের জমানায় জাকাতের মধ্যে তো এরকম ছিল অবস্থা, জাকাত আর যারা জাকাত নেবে তাদের অবস্থা এরকম ছিল যে যেন বাচ্চারা যেরকম গ্রাম দেশে লুকোচুরি খেলে, বলে যে সবাই এক জায়গায় আত্মগোপন করে আর একজন সবাইকে তালাশ করে যে তারা কোথায় আত্মগোপন করবে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবাদের জমানায় জাকাত গ্রহীতা আর জাকাত দাতা তাদের মধ্যে যেন এই লুকোচুরির খেলা ছিল, বলে যে জাকাত দাতা সে তো খুঁজে বেড়াইতেছে জাকাত গ্রহীতাকে, আর জাকাত গ্রহীতা সে নিজেকে গোপন করতেছে, সে নিজেকে ছুপাইতেছে যেন আমারে পায় না যায়। আর আজ উল্টা হয়ে গেছে, বলে যে আজ তো হলো জাকাত গ্রহীতা খুঁজে বেড়াইতেছে আর জাকাত দাতা পালাইয়া বেড়াইতেছে। সাহাবাদের জমানা ছিল বলে যে জাকাত গ্রহীতা পালাইত নিজেকে গোপন করত, আর জাকাত দাতা তাদেরকে খুঁজত আর তাদেরকে তালাশ করত। আর আজ হয়ে গেছে বলে জাকাত দাতা সে পালাইতেছে আর জাকাত গ্রহীতা যে সে খুঁজে বেড়াইছে কি কার কোথায় জাকাত পাওয়া যাবে। মেরে মহাজান দোস্তা বুজুর্গ বলেন যে জাকাত যেটা এটাকে আজ আমরা বিকৃত করে ফেলি, জাকাত দিতেছি না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, আল্লাহ তাআলা জাকাত সদকা খায়রাত এগুলিকে বাড়ান আর আল্লাহ তাআলা সুদকে আল্লাহ তাআলা ঘাটান কমান, সুদকে ধ্বংস করে। তো সুদের উপরে যে আজাব বলে এটার কোন সীমা নাই, সদকা জাকাতের উপরে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা এটারও কোন সীমা নাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সুদি লেনদেন বলে এটার দ্বারা কি হইতেছে, বলে এটার দ্বারা তো আমি আমার শরীরকে নাপাক করতেছি, আল্লাহ তাআলা যেটাকে হারাম করছেন এটাকে ঢুকায় এটা খায়া আমি শরীরের রক্ত তৈরি করতেছি আর শরীরের রক্ত মাংস তৈরি করতেছি, সবই আমার হারাম হইতেছে, তা আমার ইবাদত কি করে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, আমার দোয়া কি করে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যেরকম আমার দোয়া কবুল করাইবার জন্য আল্লাহর কাছে আর আমার ইবাদতকে শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার কাছে কবুল করাইবার জন্য যেমন আমাকে পবিত্র পানি দিয়ে ওযু করতে হয়, বলে ঠিক এরকম ভাবে আমার শরীরকেও পাক রাখতে হবে এই হারাম খাদ্য থেকে সুদ থেকে, আমার শরীরকে শরীরের রক্ত মাংসকে আমার পাক পবিত্র রাখতে হবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে যে ব্যক্তি সুদ খায় সে তো আল্লাহ তাআলা বলতেছেন সে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। বলেন যে সুদি কারবার করতেছে তো সে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, তো সে যে যুদ্ধ ঘোষণা করছে তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে, সে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে? আল্লাহ যে তার প্রতিপক্ষ হইল, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এই সব কিছুর কারণ হইল বলে যে জাকাত যেভাবে আদায় করার ছিল সেভাবে আমরা জাকাত আদায় করি না বইলা এই সব মুসিবতের মধ্যে আমরা পড়ছি। যদি জাকাত শুদ্ধভাবে আদায় হয়, ঠিকভাবে আদায় হয়, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী কথা বলতেন যে জাকাত যদি সঠিকভাবে মুসলমান এই উম্মত আদায় করে তো এই জাকাতের যে পিছনে যে আল্লাহ তাআলার যে বরকতের ওয়াদা রয়েছে সেই বরকতকে সহ্য করার ক্ষমতাই নেই। এত বরকত রয়েছে যে বরকতকে উম্মত সহ্যই করতে পারে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যেহেতু এই জাকাত এখন আদায় করার মতো সঠিক পদ্ধতি আমাদের কাছে নাই, সেজন্য বলে যে এটার কোন বরকতও আমরা দেখতে পাইতেছি না, বরং এটার না দেওয়ার কারণে সঠিকভাবে না আদায় করার কারণে বলেন যে ভাই সুদ আমাদের উপরে চাপছে, সুদই কারবারের মধ্যে লাগছি, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছি, শরীরের রক্ত মাংস সব এগুলিকে আমি নাপাক করতেছি, আর এগুলি দিয়েই নামাজ পড়তেছি, আর এগুলি লইয়েই আমি আল্লাহ তাআলার কাছে লম্বা লম্বা দোয়া করতেছি আর আশা করতেছি, কি করে হবে? এই জন্য বলেন বলে তারা এই কথা দ্বিতীয় কথা যেটা বললেন সেটা হলে তৃতীয় কথা বললেন যে আমরা জাকাত আদায় করি। তো জাকাত আদায় করা এটা বহুত বড় জিনিস, যে যখন জাকাত আদায় করবে তো এটার বরকতকে এটার পিছনে যে বরকত আছে এই বরকত সহ্য করার মতো ক্ষমতাই আমাদের নেই, এত বরকত আল্লাহ তাআলা এটার পিছনে রাখে। এক সিফাত ইয়ে বয়ান কি যে হাম বেতুল্লাহ কা হজ করতে হ্যায় ওর রমজান কে রোজা রাখতে হ্যায়, ইয়ে পাঁচ ওয়ো হ্যায় জিন পর হামারা আমল হ্যায়, اور پانچ ہمارے اندر زمانہ جاہلیت سے ہیں, پانچ خصلتیں زمانہ جاہلیت سے ہیں, اور وہ واقعی خصلتیں ایسی ہیں کہ زمانہ جاہلیت کی ایسی خصلتیں ہیں کئی زمانے میں مسلمان کے اندر زمانہ اسلام میں بھی مشکل سے ملیں گی. سب سے پہلی خصلت یہ بتائی کہ ہمارے اندر زمانہ جاہلیت سے ہماری طبیعت میں صبر ہے اور ہمارے اندر شکر ہے. اللہ اکبر. صبر اور شکر یہ دو ایسی صفتیں ہیں کہ ایک حدیث میں فرمایا کہ آدھا ایمان صبر ہے آدھا ایمان شکر ہے, لیکن امت کو نہ صبر کی خبر ہے نہ شکر کی خبر ہے کہ صبر کسے کہتے ہیں اور شکر کسے کہتے ہیں. صبر کہتے ہیں اللہ کے حکم کو پورا کرنا حالات کے مقابلے میں, اللہ کے حکم کو پورا کرنا حالات کے مقابلے میں اس کو صبر کہتے ہیں. اللہ کے حکم کو پورا کرنا خواہش کے خلاف اس کو صبر کہتے ہیں, اسی لیے روزے کو حدیث میں صبر فرمایا ہے کہ روزہ صبر ہے اور اس کا بدلہ جنت ہے. روزے کو صبر فرمایا اس لیے کہ روزہ ضروریات سے خواہشات سے روک دیتا ہے, اس لیے روزے کو صبر فرمایا ہے. تو میں نے عرض کیا کہ صبر کا مطلب ہے حکم کو پورا کرنا حالات کے مقابلے میں, اور یہ کہا کہ ہمارے اندر شکر ہے. شکر کہتے ہیں نعمتوں میں اور فراخی میں اللہ تعالیٰ کو اس سے بھی زیادہ یاد رکھنا جتنا تنگی میں, بیماری میں, مقدمات اور قرضوں میں اور پریشانیوں میں اور سیلابوں میں اور قحط سالیوں میں اللہ کو گڑگڑا کے یاد کیا جاتا ہے, اس سے زیادہ یاد رکھنا اللہ تعالیٰ کو فراخی میں اور نعمتوں میں. اس کو شکر کہتے ہیں. لیکن امت نے صبر میں بھی اللہ کو بلایا اور شکر میں اللہ کو بلایا. تنگی میں تو اسباب اور شکلوں کو یاد کرتے ہیں اور فراخی میں اللہ کو بھول جاتے ہیں. فراخی میں اللہ کو بھول جاتے ہیں اور تنگی میں اسباب اور شکلوں کو یاد کرتے ہیں. اس لیے میرے دوستو عزیزو, صبر اور شکر کو جاننا چاہیے کہ صبر کسے کہتے ہیں, شکر کسے کہتے ہیں. شکر کہتے ہیں فراخی میں اللہ کو زیادہ یاد کرنا. حضور اکرم صلی اللہ علیہ وسلم کے پر جب یہ آیت نازل ہوئی کہ ہم نے آپ کے اگلے پچھلے سب گناہ معاف کر دیے, حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنی نماز کی مقدار کو بڑھا دیا اور سجدے کی طوالت کو بڑھا دیا. عائشہ نے عرض کیا کہ جب اللہ نے آپ کے تمام گناہ معاف کر دیے تو آپ اتنی کوشش کیوں کر رہے ہیں نماز میں؟ آپ نے فرمایا, افلا اکون عبدا شکورا, کہ کیا میں اللہ کا شکر گزار بندہ نہ بنوں؟ کہ شکر کا مطلب یہ ہے کہ اگر کہ نعمتوں میں اللہ کی یاد اور اس کے ذکر کو بڑھا دیا جائے, اور صبر کا مطلب یہ ہے کہ حالات میں, تنگی میں اور ماحول کے خلاف اللہ کے حکم پر جمع جائے, اس کو صبر کہتے ہیں. ایک صفت یہ بیان کی کہ ہمارے اندر صبر ہے, ہمارے اندر شکر ہے, اور ایک صفت یہ بیان کی کہ ہم دشمن پر آنے والی مصیبت سے کبھی خوش نہیں ہوتے. یہ زمانے جاہلیت کے اخلاق تھے کہ دشمن پر آنے والی مصیبت سے خوش نہ ہونا. میرے بزرگ دوستو عزیزو, مسلمانوں کے دلوں سے غیروں کے لیے وہ جذبہ ختم ہو گیا جو جذبہ غیروں کے لیے صحابہ کے دلوں میں تھا. وہ چاہتے تھے کہ یہ عذاب سے بچ کر, یہ عذاب سے بچ کر جنت کے راستے پر آ جائیں. صحابہ کی چاہت غیروں کے بارے میں یہ تھی. اللہ تعالیٰ نے صحابہ کو غیروں پر غلبہ بھی اسی لیے دیا تھا کہ وہ ان کی ہدایت اور نجات کے سوا اور کچھ نہیں چاہتے تھے. ایک صفت یہ تھی ان میں کہ اگر دشمن پر کوئی مصیبت آئے تو وہ اس سے خوش نہیں ہوتے تھے, اور ایک صفت یہ تھی کہ وہ اپنی بات پر جمنے والے تھے, میدان چھوڑ کر بھاگنے والے نہیں تھے. اور ایک صفت یہ تھی کہ وہ فرماتے ہیں کہ ایک صفت ہم میں یہ ہے کہ ہم اللہ کے ہر فیصلے سے راضی رہتے ہیں. یہ پانچ فصلتیں ان کے اندر زمانہ جاہلیت سے تھی. خدا کرم سے صلی اللہ علیہ وسلم نے یہ 15 خصلتیں سن کر فرمایا فقہا کہ دین کی پوری سمجھ رکھنے والے ہیں اور ادبا ہیں کہ تربیت یافتہ ہیں, بلکہ فرمایا کادو ان یکونو انبیاء, کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے. ولی نہیں فرمایا, صحابی نہیں فرمایا, دیندار نہیں فرمایا, بلکہ فرمایا کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے. کیونکہ نبوت کا دروازہ بند ہو چکا, لیکن آپ نے ان اتنی اعلیٰ قصد پر فرمایا کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے. میرے بزرگ دوستو عزیزو, دین اتنا آسان ہے کہ اگر یہ 15 خصلتیں اب اندر پیدا کر دی جائیں تو یقینی بات ہے کہ یہ حضور اکرم صلی اللہ علیہ وسلم فرما رہے ہیں کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے, تو دیندار ہونے میں اور ولی ہونے میں کیا شک ہے؟ تو میرے محترم دوست پر طرح بولیں جی, ہمارا بیت اللہ حج کری اور ہمارا رمضان مشیر روزہ رکھ, یہ پانچ عمل ہمارے مدعا سے. میرے محترم دوست پر بولے جائے پانچٹا جنس اچھے جتا اسلام پورو جگ تھی ہمارے مدعے آسے, اسلام آنار آگے تھی ہمارے مدعے پانچٹا خاصلت آسے, پانچٹا ابھیاس ہمارے آسے. সে পাঁচটা অভ্যাসের মধ্যে প্রথম হল সবর, যে আমরা সবর করবে বলা. উনি বলেন যে ভাই, এমন পাঁচটা বিষয় তাদের মধ্যে আছে, ছিল যেটা ইসলামের পূর্ব যুগ থেকে ছিল, আর ইসলামে ইসলাম আসার পরও আজ এই জমানায় এই পাঁচটা জিনিস পাওয়া মুশকিল হবে মুসলমানদের মধ্যে. অথচ তাদের মধ্যে এই পাঁচটা গুণ ইসলামের পূর্ব যুগ থেকেই ছিল. এক হল সবর. সবরের কি অর্থ? বলে যে আজ উম্মত তো সবরকেই ভুলে গেছে, সবর কাকে বলে? সবর বলে হল যে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ তাআলার হুকুমের উপরে জমা খেয়ে, বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহর হুকুমকে হুকুমের উপরে জমে থাকে, সে পরিস্থিতির শিকার হয়ে যায় না, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে সে পরিস্থিতির শিকার হয় না। বলে পরিস্থিতি যেরকমই হোক না কেন, সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জন্ম। মেরে মহতরম দোস্ত, এটা হল সবরের অর্থ, যে আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলায়, আল্লাহ বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে যায়, পরিস্থিতি যেরকমই হোক। মেরে মহতরম দোস্ত, দ্বিতীয় জিনিস যেটা, সেটা হল শকর। মানে আমাদের মধ্যে শকর ছিল, শকর আছে। তো সবর ও শকর এরকম দুইটা গুণ এক হাদিসের মধ্যে আসছে, যে অর্ধেক ইমান তো সবর, অর্ধেক ইমান শকর। এনে কথা হবে যে যদি সে সবর কর্মেওয়ালা হয়ে যায় তো অর্ধেক ইমান হাসিল করছে, আর শকর কর্মেওয়ালাও যদি হয় তাহলে তো পুরা ইমানই হাসিল করছে। তো সবর শকর এই দুইটা জিনিস মিলেই ইমান। শকর কাকে বলে? শকর বলে হলো কি, যখন তার সচ্ছল অবস্থা হয়, ভালো অবস্থা হয়, নেয়ামতের অবস্থা হয়, তখনও সে এইরকম ভাবে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য মেহনত করে, যেরকম নাকি অসচ্ছল অবস্থায়, অভাবনতার অবস্থায়, বিপদাপদের অবস্থায়, বন্যা দুর্যোগের অবস্থায়, বিভিন্ন রকমের দুনিয়ার পেরেশানির অবস্থার মধ্যে যেরকম সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার দিকে রুজু হয়, আল্লাহর কাছে চায়, বলে যে সুখের অবস্থায়, স্বচ্ছল অবস্থায়, নেয়ামতের অবস্থায় সে এর চেয়েও বেশি আল্লাহর মুখী হয়, এই হল শুকর করবে মানে। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন এই আয়াত নাযিল হলো যে আপনারা আগে পিছিয়ে সব গুনাহকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আপনার পূর্বের পিছনে সব গুনাহকে মাফ করে দিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কিয়ামকে আরো দীর্ঘ করলেন আর নামাজের সেজদাকে আরো দীর্ঘ করতে লাগলেন। খুব বেশি নামাজের মধ্যে কিয়াম লম্বা লম্বা করতে লাগলেন, সেজদা লম্বা লম্বা করতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আগে পিছে সব গুনাহকেই মাফ করে দিয়েছেন, তবু আমি আপনি এত কেন মেহনত করেন, এত কোন কষ্ট স্বীকার করেন, নামাজকে এত দীর্ঘ করতেছে, কত কষ্ট হইতেছে? হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আফানা কুনু আবদান শাকুরা, আমার কি উচিত না যে আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছে, আমার আগে পিছে সব গুনাহ মাফ করে দিয়েছে, আমি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হয়ে যাই, আল্লাহ তাআলার শুকর গুজারি করি? তো তার মানে এই খবর আসার আগে, এই নেয়ামত পাওয়ার আগে যা নামাজের মধ্যে মেহনত করতেন তার চেয়ে মেহনত আরো বাড়ায় দিলেন যখন এই নেয়ামতকে, এই সুসংবাদ দেওয়া হয়েছে। সেই জন্য মেরে মহতরম দোস্ত, মানুষ তার খারাপ অবস্থার মধ্যে, দুরবস্থার মধ্যে, অভাব অনটনের মধ্যে, দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের সময় যেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে সে ধন্যবাদ দেয়, বলে যে নেয়ামতের অবস্থায়, সুখের অবস্থায় সে এর চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি এবং এর চেয়েও বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে থাকে, এটা হল শকর। তো এই জন্য উনি বলেন যে উম্মত আজ সবরকেও ভুলে গেছে, শকরও ভুলে গেছে। সবর কাকে বলে এটাও বুঝে না, শকর কাকে বলে এটাও বুঝে না। মেরে মহতরম দোস্ত, অথচ তারা কি বলতেছে, বলে যে জাহিনিয়াদের যুগ থেকে, অর্থাৎ ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে এই এই গুণ আমাদের মধ্যে ছিল। মেরে মহতরম দোস্ত, এক হলো সবর, আরেক হলো শকর, আরেকটা ওনারা বললেন যে আরেকটা হলো যে আমাদের শত্রুর উপরেও যদি বিপদ আসে তো আমরা আনন্দ আনন্দ প্রকাশ করি না, আমরা খুশি হই না, যে শত্রুর উপরে বিপদ আসছে তাতে আমরা খুশি হই না। আজ তুমের মহতরম দোস্ত বুঝগো, মুসলমান হওয়া সত্ত্বেও বলে যে আমরা একে অপরের বিপদে যদি তারা ভালো না লাগে তো তার উপরে খুশি প্রকাশ করি। আর তারা বলতেছে যে আমরা তো আমাদের শত্রুর উপরে বিপদ আসলেও আমরা খুশি অনুভব করি না, বরং তারা যে সারা দুনিয়াতে ফিরছেন আর দেশ জয় করছেন এটার উদ্দেশ্য এই নয় যে মানুষকে খতম করো, উদ্দেশ্য এটাই ছিল যে তারা আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে যাক। মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি দয়া, চাই সে দুশ্মনই হোক না কেন, যে ইসলাম বিরোধী ইসলামের দুশ্মন বলা তাকেও তারা এটা চাইতেছেন যে সে ইসলামের দুশ্মনী করে আল্লাহ তাআলার আজাবের মধ্যে না পড়ে, আল্লাহর আজাব থেকে সে কি করে মুক্তি লাভ করে। বলে দেশ জয় করতেছেন এই জন্যই যে এই সমস্ত লোক আল্লাহর আজাব থেকে বাঁচুক। তো সাহাবাদের দিলের ভিতরে তো দুশ্মনের জন্য সহানুভূতি ছিল যে তারা আল্লাহর আজাব থেকে বাঁচুক। মেরে মহতরম দর্শক বুঝব, আজকের মুসলমানের দিলের মধ্যেও এটা হওয়া উচিত, সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে আল্লাহ তাআলার আজাব থেকে বাঁচে। তো তারা বলতেছে যে আমরা আমাদের দুশ্মনের রূপে বিপদ আসলেও আমরা খুশি হই না। আর আরেকটা গুণ আমাদের মধ্যে আছে যে আমরা যখন শত্রুর মোকাবেলায় আসি তখন আমরা কখনো ময়দান ছাড়া পালাই না, জান গেলেও না, ময়দানে আমরা খুব জমে থাকি। তো ময়দানে জমা এই গুণ আমাদের মধ্যে ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে আছে। আরেকটা গুণ আমাদের মধ্যে আছে, সেটা হলো যে আমরা আল্লাহ তাআলা যা আমাদের উপরে আমাদের জন্য ফয়সলা করেন আমরা সেটার উপরে সন্তুষ্ট থাকি, সবসময় কোন সময় আল্লাহর উপরে অসন্তুষ্ট হই না যে আল্লাহ এরকম কেন করলো, আল্লাহ তাআলা যা চান এটার উপরে আমরা সবসময় সন্তুষ্ট থাকি। সুমের মহতরম দোস্ত তারা যখন এই গুণগুলির কথা বললেন তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফোকাহা উদাবা, বলে এরা তো দিনের পুরা সমাজ তাদের মধ্যে আছে, পুরা বুঝ তারা, দিনের বুঝ তারা বুঝে ফেলে তাদের মধ্যে এসে গেছে, এবং তাদের তো পরিপূর্ণ যে তাদের তো তরবিয়ত হয়ে গেছে, তাদের প্রতিপালনও হয়ে গেছে ইসলামের মধ্যে, যে এরকম গুণাবলী তারা নিজের ভিতরে রাখে। তারপরে আরেকটু উঁচা কথা বললেন, বলে যে তারা তো নবী হওয়ার উপক্রম হয়ে গেছে, একথা বলেন নাই ওলি হওয়ার উপক্রম হয়েছে অথবা অন্য কোন জিনিস আল্লাহওয়ালা হওয়ার উপক্রম হয়েছে এরকম কথা বলেন নাই, বলছেন নবী হওয়ার উপক্রম। যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাইলে তো তারা নবী হয়ে গেছিল। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তাদের মধ্যে এই সমস্ত গুণাবলীর কারণে তারা নবী হওয়ার উপক্রম। আর যদি এই সমস্ত গুণাবলী আজ উম্মতের মধ্যে আমাদের মধ্যে আসে তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, নবী হওয়া তো আর সম্ভব নয়, ওলি তো কমসে কম এই উম্মত হয়ে যাবে আল্লাহ তাআলা। ইসলে মেরে দোস্ত আজিজো, ঈমান আপনি আলামতো কে সাথ হে, বলকে ঈমান কি সবসে বুনিয়াদি আলামত তাকওয়া হে। ও কুরআন মে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কো তাকওয়া কা কলমা ফরমায়া হে। ও তাকওয়া কে, তাকওয়া কিসে কহতে হে, তাকওয়া কহতে হে আল্লাহ সে তনহাই মে ডরনে কো, যাহা কোই দেখনে ওয়ালা না হো, আল্লাহ সে তনহাই মে ডরনে কো তাকওয়া কহতে হে। ও সারি নেকিও কা মাদার তাকওয়ে পর হে, ইয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে তাকওয়ে কা কলিমা হে, ইসলিয়ে সারি নেকিও কা মাদার তাকওয়ে পর হে। আত-তাকওয়া মিলাকুল হাসানাত, কে সারি নেকিও কা মাদার তাকওয়ে পর হে, তাকওয়ে কে বগৈর কোই নেকি আল্লাহ কে হ্যাঁ কবুল ভি নাহি হোতি। লেকিন ইয়ে বাত ইয়াদ রাখো কে তাকওয়া কিসে কহতে হে, তাকওয়া কহতে হে আল্লাহ সে তনহাই মে ডরনা, তাকওয়া কহতে হে আল্লাহ সে তনহাই মে ডরনা। আল্লাহ রাব্বুল ইজ্জত নে تقوی پر پانچ وعدے فرمائے ہیں. سب سے پہلا وعدہ فرمایا من یتق اللہ یجعل له مخرجا کہ اللہ رب العزت متقی کے لیے گناہ سے ڈر کر بھاگنے والے کے لیے اور گناہ سے بچنے والے کے لیے اس کے لیے بچنے کا راستہ نکالیں گے. بلکہ ایک روایت میں ہے اگر ساتوں آسمان اور زمین آپس میں ملا دیے جائیں اور اس درمیان کسی کو گناہ مبتلا کیا جائے اور وہ گناہ سے بچنا چاہے تو اللہ تعالیٰ ساتوں آسمان زمین میں سے نکلنے کا راستہ بنائیں گے. یوسف علیہ السلام کو گناہ کے اندر مبتلا کیا گیا, یوسف علیہ السلام نکل کر بھاگے گناہ سے بچنا چاہتے تھے. اللہ رب العزت نے وہ سارے دروازے جن میں تالے لگائے گئے تھے یوسف علیہ السلام کے دروازے پر پہنچتے ہی اگلا دروازہ کھل جایا کرتا تھا. اللہ رب العزت نے اس تقوی پر نکلنے کا راستہ بنایا ہے. تو اللہ کا وعدہ ہے کہ یہ تقوی اختیار کرے گا میں اس کے لیے ہر تنگی سے نکلنے کا راستہ بناؤں گا, کہ اللہ کا وعدہ ہے من یتق اللہ یجعل له مخرجا. دوسرا وعدہ ہے ویرزق من حیث لا یحتسب, اور میں رزق ایسے راستے سے دوں گا کہ جہاں اس کا گمان اس کا خیال نہیں پہنچے گا. اس لیے اللہ تعالی نے صحابہ کو ان کے تقوی پر دو راستوں سے مال دیا ہے. اللہ نے صحابہ کرام کو اسباب کے بغیر بھی دیا ہے اور کم اسباب میں زیادہ دیا ہے, یعنی خلاف عقل بھی دیا ہے خلاف گمان بھی دیا ہے. عقل کے خلاف بھی دیا ہے صحابہ کو کہ ایک صحابی پیشاب کر رہے تھے اور چوہا اشرفیاں لے کر آ رہا تھا, 17 اشرفیاں چوہے نے لا کر دی ہیں صحابی کو, نماز پڑھتے ہوئے نہیں, ذکر کرتے ہوئے نہیں, کوئی عمل خیر کرتے ہوئے نہیں, بلکہ پیشاب کرتے ہوئے کہ اللہ کے یہاں دنیا اتنی کمینی ہے کہ اگر تم عمل پر آ جاؤ تو ہم تمہیں پیشاب پخانہ کرتے ہوئے بھی دنیا دینے پر قادر ہیں. کہ لیکن صحابی تھے, پیشاب کرتے ہوئے چوہے نے 17 اشرفیاں لا کر دی. صحابی یہ اشرفیاں لے کر آج خدمت میں حاضر ہوئے, عرض کیا کہ یا رسول اللہ یہ مجھے چوہے نے پیشاب کرتے ہوئے لا کر دی ہیں, میرے لیے کیا حکم ہے؟ آپ نے فرمایا کہ تم نے چوہے کے لانے کی جگہ سوراخ میں ہاتھ تو نہیں داخل کیا؟ انہوں نے کہا نہیں, میں نے کچھ نہیں کیا بلکہ چوہا خود ہی لاتا رہا. آپ نے فرمایا اللہ نے تمہیں رزق دیا ہے کھاؤ. میرے دوستو عزیزو, صحابہ اکرام کو اس راستے سے بھی ملا ہے. بلکہ ایک صحابی فرماتے ہیں کہ مجھ پر اتنا قرض تھا کہ میں اس قرض کی ادائیگی سے عاجز ہو گیا تھا, آج خدمت میں حاضر ہوئے اور عرض کیا. آپ نے فرمایا کیا تم نے اپنے باغ کا پھل توڑ لیا ہے؟ عرض کیا کہ یا رسول اللہ میرے باغ کی سال ہر سال کی آمدنی اگر میں قرض میں دیتا رہوں اور اپنے گھر ایک کھجور بھی لے کر نہ جاؤں تب بھی میں نہیں سمجھتا کہ میرا قرض ادا ہو سکے گا. آپ نے فرمایا کیا تم نے پھل توڑ لیا ہے؟ عرض کیا کہ جی ہاں. آپ تشریف لے گئے, فرمایا تمہارے جتنے قرض کا ہیں سب کو بلوا لو, جن جن کا ان پر قرض تھا وہ سب آتے رہے اور اپنا اپنا حصہ تول کر لیتے رہے, سب کا قرضہ ادا ہو گیا. صحابی فرماتے ہیں کہ مجھے کسی ایک کھجور کی جگہ خالی نظر نہیں آتی تھی. میرے بزرگ دوست عزیزو, اس زمانے میں امت کا خیال یہ ہے کہ جو صحابہ کے لیے حضور اکرم صلی اللہ علیہ وسلم کی وجہ سے برکتیں اور نصرتیں ہوئی ہیں وہ آپ کی خصوصیت تھی. نہیں میرے دوست عزیزو, بلکہ یہ بات یاد رکھو کہ یہ خصوصیت یقین اور عمل کی ہے. حضرت فرماتے تھے کہ نبی کے ہوتے ہوئے صحابی کی دعا پر اور صحابی کے ہوتے ہوئے تابعی کی دعا پر ظاہر کے خلاف ہوا ہے, کیونکہ اللہ رب العزت نے اس امت سے مدد کا وہ وعدہ کیا ہوا ہے جو وعدہ اس امت کے نبی سے کیا ہوا ہے. اللہ نے صاف فرما دیا قرآن میں انا لننصر رسلنا والذین آمنوا فی الحیاۃ الدنیا ویوم یقوم الاشہاد, کہ اللہ تعالیٰ نبی کی اور نبی پر ایمان لانے والوں کی قیامت تک مدد کرنے والے ہیں. چنانچہ فرمایا کہ ان صحابی نے آ کر پوچھا کہ مجھے اس طرح یہ دینار ملے ہیں سونے کی اشرفیاں, فرمایا کھاؤ اللہ نے تمہیں رزق دیا ہے. بلکہ سارے محدثین کے امام ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ 17 کھجوریں مٹھی میں لے کر آئے آپ نے فرمایا کہ اے ابو ہریرہ یہ کھجوریں یہاں ڈال دو اور صحابہ کو بلاؤ. دس دس صحابہ آتے تھے, کھجوریں کھا کھا کر جاتے رہتے تھے, یہ کھجوریں ابھی تک باقی رہی. آپ نے فرمایا اے ابو ہریرہ ان کھجوروں کو اپنے تھیلے میں اٹھا کے رکھ لو, جب بھوک لگا کر اس میں سے کھا لیا کرو. فرماتے ہیں کہ میں نے حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے سے لے کر حضرت عثمان کی شہادت کے بعد تک اس تیرے میں سے کھجوریں کھائی ہیں. بلکہ فرماتے ہیں کہ میں نے حساب لگایا کہ اس زمانے میں نے کتنی کھجوریں کھائی ہوں گی, تو فرماتے ہیں کہ 1050 من کھجوریں میں نے ان 17 کھجوروں میں سے کھائی ہیں, جن میں سے آپ کے زمانہ, پھر ابو بکر صدیق کا زمانہ, پھر عمر اور عثمان کا زمانہ رضی اللہ عنہ اجمعین, ان سب کے زمانے میں نے کھجوریں کھائی ہیں. حضرت عثمان کی شہادت کے بعد تک میں نے اس تیرے سے کھجوریں کھائی ہیں. فرماتے ہیں کہ 1050 من کھجوریں میں نے اپنے اندازے کے مطابق اس تیرے میں سے کھائے ہوں گی. میرے بزرگ دوست عزیزو, یہ ساری برکتیں تقوی کے ساتھ ہیں, کیونکہ اللہ کا وعدہ ہے من یتق اللہ یجعل له من امره یسرا. ایک وعدہ یہ بھی ہے کہ تقوی اختیار کرتا ہے ہم اس کے کام میں آسانی پیدا فرما دیتے ہیں. داؤد علیہ السلام کا معمول تھا کہ وہ نبی بھی تھے اور بادشاہ بھی تھے, خلافت نبوت بادشاہ کی ملی ہوئی تھی. فرماتے ہیں لیکن اپنی بادشاہت میں اپنا ذاتی خرچ بیت المال سے لیا کرتے تھے, حالانکہ بادشاہ تھے اور نبی تھے, اپنا ذاتی خرچ بیت المال سے لیا کرتے تھے. سارا ملک بادشاہ کا ہے, بادشاہ کو اپنے خزانے سے لینے کا پورا حق ہے, لیکن یہ سکھلایا گیا تھا انبیاء علیہ السلام کو اور صحابہ کرام کو کہ دین کی جتنی خدمات ہیں انہیں اللہ کے لیے کرنا ہے اور اللہ سے ان کا اللہ سے ان پر اجر لینا ہے, اور اپنی ضرورت اور اپنے متعلقین کی ضرورت خود اپنی ذاتی کمائی سے پوری کرنی ہے. داؤد علیہ السلام کا یہ معمول اللہ تعالیٰ کو پسند نہیں تھا کہ بیت المال سے مال لے کر اپنی ذات پر خرچ کریں. چنانچہ روایت میں ہے کہ داؤد علیہ السلام رات کو اپنے فیض بدلتے اور پھرتے لوگوں میں اور لوگوں سے اپنا حال معلوم کیا کرتے تھے, اس لیے کہ مخلصین کی یہ علامت ہے کہ وہ تنقید اپنے اوپر پسند کرتے ہیں اور تعریف کو ناپسند کرتے ہیں. ریاکار تعریف کو پسند کرتے ہیں اور تنقید کو ناپسند کرتے ہیں. داؤد علیہ السلام اپنا فیض لے کر پھرا کرتے تھے اور پوچھتے تھے لوگوں سے کہ تمہارا بادشاہ کیسا ہے, اس کی رعایا اس کے ساتھ کس حال میں ہے. چنانچہ جس سے بھی پوچھتے وہ تعریف کرتا. ایک دن اللہ تعالیٰ نے ان کے راستے میں ایک فرشتے کو کھڑا کر دیا انسانی شکل میں. اس سے پوچھا داؤد علیہ السلام نے کہ تمہارا بادشاہ داؤد کیسا ہے. فرشتے نے کہا جو انسانی شکل میں تھا کہ بادشاہ بہت اچھے ہیں, بڑے عبادت گزار ہیں, بڑے منصف ہیں, لیکن ان کے اندر ایک عیب ہے, وہ یہ کہ یہ اپنا ذاتی خرچ بیت المال سے لیتے ہیں. ساری دنیا کے گورنروں کو, ساری دنیا کے بادشاہوں کو, ساری دنیا کے صدروں کو, وزیروں کو یہ سبق سکھلا کر گئے ہیں کہ جو جس عہدے پر ہے اس کو چاہیے کہ وہ اپنے ذاتی خرچ اپنی ذاتی کسی کام سے نکالے, امت کی خدمت اور پبلک کی ضرورت اللہ کے لیے پوری کرے. چنانچہ داؤد علیہ السلام نے سنتے ہی طے کر لیا کہ آج کے بعد بیت المال سے وظیفہ نہیں لینا ہے اور خود کما کر خرچ کرنا ہے. ادھر سلمان فارسی رضی اللہ تعالی عنہ یہ بھی گورنر رہے ہیں, لیکن اس گورنری میں معمول یہ تھا کہ عمر رضی اللہ تعالی عنہ 5000 درہم ان کا وظیفہ بھیجتے تھے, لیکن یہ 5000 درہم فقراء پر, ضرورت مندوں پر, مسکینوں پر, یتیموں پر خرچ کر دیا کرتے تھے, اور اس 5000 کے وظیفے سے ایک پیسہ بھی ذات پر خرچ نہیں کرتے تھے, اور باوجود گورنر ہونے کے খুব টোকরে বনাতে থে টোকরা বেচ কর মাল পেসে কমাতে থে আপনি জাত পর ঘর বালো পর খরচ করতে থে উসি মেসে আল্লাহ কে লিয়ে সদকা করতে থে ফরমাতে থে কে 5000 ওয়জিফা ইসকা মেরি জাত সে কোই তাআল্লুক নাহি হে আগর মেনে ইসমে জাত পর খরচ কিয়া তো মেরা আখিরত কা আজর জাতা রহেগা ইয়ে থে আল্লাহ কে লিয়ে কাম করনে ওয়ালে যে মানে আর্জ কিয়া কে দাউদ আলাইহিস সালাম নে উস দিন সে বেতুল মাল সে খরচ লেনা বন্ধ কর দিয়া আল্লাহ তাআলা নে কাম ভি দিয়া তো ইতনা সখত কাম দিয়া কে জিরে বনায়ে জিরা বনায়ে লোহে কি জং মে পহনে ওয়ালা জহন মে জং মে পহনে ওয়ালা ও কুর্তা লোহে কা জিসকো জিরা কহতে হ্যায় জিসকি বারিক বারিক কড়িয়া বনতি হ্যায় উন কড়িয়ো কো পিরোয়া জাতা হ্যায় ইয়ে মুশকিল কাম দাউদ আলাইহিস সালাম কে জিম্মে কিয়া ওর ইয়ে ফরমায়া কে কড়িয়ে বরাবর কি বনানি হ্যায় ওর জিরা খুলি বনানি হ্যায় দাউদ আলাইহিস সালাম ইতনা মুশকিল কাম থা কি ইসকে লিয়ে আগ জ্বালানা লোহে কো তপানা ফির উসে কুটনা ফির উসকি জিরা তৈয়ার ফির উসকি কড়িয়ে বনানা ওর উন কড়িয়ো কো বরাবর পিরো কর জিরা তৈয়ার করনা ইয়ে বড়া মুশকিল কাম থা লেকিন তকওয়ে পর জব তকওয়ে কে সাথ ইস মুশকিল কাম মে লাগে তো আল্লাহ তাআলা নে দাউদ আলাইহিস সালাম কে লিয়ে লোহে কো গুন্দে হুয়ে আটে কি তরহ নরম কর দিয়া কি দাউদ আলাইহিস সালাম এক আটে কি তরহ নরম লোহে কো উঠাতে ওর উসকি উসকি কড়ি তৈয়ার করতে ওর উসকো জিরা মে পিরোতে জব ও তৈয়ার হো জাতি তো সখত হো জাতি ইস তরহ রোজানা এক জিরা তৈয়ার করতে ওর ও জিরা 5000 কি বিকা করতি থি পহলে বেতুল মাল সে 2000 লেতে থে আব আল্লাহ নে জিরা কে বনানে পর 5000 দিয়ে কিউকি আল্লাহ কা ওয়াদা হে মান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা কে জো শখস তাকওয়া ইখতিয়ার করেগা হাম উসকে কাম মে আসানি পেদা ফরমায়েঙ্গে এক ওয়াদা ইয়ে ফরমায়া তাকওয়ে পর এক ওয়াদা ইয়ে হে মান ইত্তাকিল্লাহ ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি কে জো তাকওয়া ইখতিয়ার করেগা হাম উসকে পিছলে গুনাহ মাফ কর দেঙ্গে ওয়াজউযিম লাহু আজরা ওর ইসকে কুরবানি কে সাথ اپنے حرام سے حلال کی طرف اپنی لائن کے بدلنے پر ہم اس کے اجر کو بڑھا دیں گے یہ 5 وعدے اللہ نے تقوی پر فرمائے ہیں تو میرے محترم دوست بزرگوں بلند جب ہے سورت یہ بول چل رہے جی ایمان ایمان سنگے ایمان علامت چاہیے تنا ہمارے ایمان شدہ دابی دبی ایمان علامت کسی ہوئی نہیں ایمان پریچوئی کسی ہوئی نہیں ہمارے مدد ایمان اصل پریچوئی کی তো এই জন্য উনি বলেন যে এ পর্যন্ত তো ইমানের আলামত বলা হলো, আবার যে ইমানের একটা বড় আলামত সেটা হলো এই তাকওয়া। এই জন্যই ইমানের যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমাকে তাকওয়ার কলমা বলা হয়েছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে হলো যে একাকী, যখন মানুষ একাকী থাকে নিরিবিলিতে নির্জনে আল্লাহকে ভয় করে, নির্জনে আল্লাহকে ভয় করে, লোকালয়ে প্রকাশ্যে মানুষের মধ্যে আল্লাহকে ভয় করা এটা নয়, মানে যখন সে নির্জনে কেউ নাই সেখানে সে আল্লাহকে ভয় করতেছে। তোমার মহতরম দোস্তা বুঝো এটাকে তাকওয়া বলে। যে তাকওয়া সে নির্জনে আল্লাহকে ভয় করে, একাকী যখন থাকে তখনও সে আল্লাহকে ভয় করে। যখন সে আল্লাহ তাআলাকে এরকম একাকী সময় ভয় করে, নির্জনে ভয় করে, তো এটাকে তাকওয়া বলে। আর এই তাকওয়ার উপরে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা 5টা পুরস্কারের ওয়াদা করছেন। প্রথম পুরস্কার হল যে তাকওয়া অবস্থায় যদি কখনো কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সুযোগ হয়ে যায় তো আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে তাকে বাঁচার রাস্তা বের করে দিবে। এই আযাবকে বলেন, যে হাদিসের মধ্যে আসছে, যদি 7 তবক জমিন আর 7 তবক আসমানকে একটা গোলাকার বৃত্ত বানানো হয় আর তার ভিতরে গুনাহের জন্য তাকে কেউ আহ্বান জানায় গুনাহে লিপ্ত হওয়ার জন্য আর সে সেখান থেকে ভাগতে চায়, তো আল্লাহ তাআলা এই 7 আসমান জমিনের ভিতর থেকে তাকে বাইরে হবার রাস্তা করে দিল। মেরে মহতরম দোস্ত, যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই বন্ধ ঘরের ভিতরে গুনাহের জন্য আহ্বান জানাইল আর বলে যে সমস্ত দরজা তালা দিয়া বন্ধ করে দেওয়া হইল, তো ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে পলায়ন করলেন। আবার যখনই তিনি দরজার সামনে পৌঁছতেন, যে দরজা সঙ্গে সঙ্গে খুলে যেত, আল্লাহ তাআলা দরজাকে খুলে দিতেন। বলে এরকম ভিতরে, সাত দরজার ভিতরে ইউসুফ আলাইহিসসালামকে গুনাহের জন্য আহ্বান করতেছে, সেখানে তিনি আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে তিনি পলায়ন করতে চাইতেছেন, আল্লাহ তাআলা বলে যে সমস্ত দরজা উনি পৌঁছার সঙ্গে সঙ্গে খুলে যেতেছিল, এভাবে তিনি সেখান থেকে বের হয়ে আসলেন। মেরে মহতরম দর্শক বুঝুক, যখন মানুষ আল্লাহকে ভয় করে, তাকওয়া হাসিল করে, যেটা ইমানের একটা বিষয়, যে ইমানের একটা আলামত আর পরিচয়, এই তাকওয়া যখন মানুষের মধ্যে থাকে, তো যে কোনো অবস্থায় সে থাকুক, মেরে মহতরম দর্শক বুঝুক, গুনাহের মধ্যে সে কখনোই লিপ্ত হইতে পারে না। গুনাহ থেকে বাঁচার একেবারে যদি কোনো পথ না থাকে, আল্লাহ তাআলার ভয় তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবেন, যেখানেই সে থাকুক, যত বন্ধ জায়গায় থাকুক না কেন, যদি তার ভিতরে তাকওয়া থাকে, তো আল্লাহ তাআলা তাকে এই গুনাহ থেকে বাঁচার রাস্তা অবশ্যই আল্লাহ তাআলা বের করে দিবেন। মেরে মহতরম দোস্তা বুঝুক, একটা হলো তাকওয়া, এদের উপরে এক ওয়াদা হল যে এরকম ভাবে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার রাস্তা খুলবেন। আর হলো দ্বিতীয় ওয়াদা হলো যে তাকে আকলের বাইরে, ধারণার বাইরে আল্লাহ তাআলা তাকে রুজি দিবেন। মেরে মহতরম দোস্ত বলেন যে রুজি আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন আসবাবের মাধ্যমে দিতে পারেন, এবং আল্লাহ তাআলা আপন কুদরতে আসবাব ছাড়াও রুজি দিতে পারেন। মেরে মহতরম দোস্ত বুঝুক, কমের মধ্যে বেশি, অথবা বেশি দিয়ে দিতে পারেন, অথবা অল্পের মধ্যে আল্লাহ তাআলা, আর অল্পের মধ্যে আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটাই দিতে পারেন। সব রকমই আল্লাহ তাআলা পারেন, মানুষের আকলে ধরে না, এরকম অবস্থায়ও আল্লাহ তাআলা রুজি দিতে পারেন। একজন সাহাবী পেশাব করতে বসছেন, বলে যে একটা ইঁদুর তার গর্ত থেকে স্বর্ণের আশ্রাফি নিয়ে আসতেছে, স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসতেছে, ওনার সামনে রাখতেছে, একটা একটা করে 17টা রাখছে। মেরে মহতরম দোস্তা বুঝুক, তিনি সেখান থেকে ওগুলি উঠাইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খেদমতে হাজির হয়েছেন, কারণ হুজুরের সাহাবি, ওনারা রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা না করে কিছু করবেন না, তো হুজুরের খেদমতে হাজির হয়েছেন। বলে ইয়া রসুল্লাহ, এই ঘটনা, এখন এই স্বর্ণ মুদ্রাগুলো আমি কি করতে পারি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি কি গর্তের মধ্যে হাত ঢুকাইছি না? বলে না, আমি গর্তে হাত ঢুকাই নেই, ইঁদুর নিজেই ঘরের গর্তের ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতেছিল। বলে যাও, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য রুজি, তুমি এটাকে খাও। মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলেন যে পেশাব করতে বসছেন, জিকির করতে বসেন নাই, নামাজ পড়তে বসেন নাই, কোরআন তেলাওয়াত করতে বসেন নাই, আল্লাহ তাআলার কাছে দুনিয়া এত নিকৃষ্ট, বলে তুমি পেশাব করতে বসছো সেখানে দিয়ে দিব, এর কোনো দাম নাই আমার কাছে, যদি তুমি তাকওয়া হাসিল করো তো এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই, জিকির করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, পেশাব করতে বইবা সেখানে দিয়ে দিব। মেরে মহতরম দোস্তা বুঝুক, অনেকে এইরকম অবস্থায় এই স্বর্ণ মুদ্রাগুলা দিলেন যে মানুষের আকল ধরে না। আবার যে একজন সাহাবি উনি ঋণগ্রস্ত হয়ে গেলেন, এত বেশি ঋণগ্রস্ত হইলেন যে উনি বছরের পর বছরও যদি ওনার বাগানের ফল দিয়া, খেজুর দিয়া এই ঋণ পরিশোধ করতে চান, তো বলে যে উনি কখনো এই ঋণ পরিশোধ করতে পারবেন না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খেদমতে হাজির হয়ে গেলেন, বলে ইয়া রসুল্লাহ, ঋণের পরিমাণ এত বেশি যে এই বাগানের ফল দিয়া যদি আমি বছরের পর বছরও এই ঋণ পরিশোধ করতে যাই, আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বাগানের ফল নামাইছো কি? বলে হ্যাঁ আমি ফল নামাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, ফল স্তূপ করে রাখছে, অর্থাৎ খেজুর স্তূপ করে রাখছে। আর বলতেছেন যে যাও তোমার ওই সমস্ত পাওনাদারদেরকে ডাকো। তো সব পাওনাদার আসলো, তারা একে একে নিজেদের পাওনা ওজন করে করে সেখান থেকে নিয়ে থাকলো। সকলের পাওনা সবাই বুঝে নিয়ে গেল। উনি বলতেছেন যে আমি ওই স্তূপের মধ্যে একটা খেজুরও কম হয়েছে বলে মনে করি না। মেরে মহতরম দোস্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টা খেজুর দিচ্ছেন আর বলেন যে সবাইকে ডাকো, সবাই মিলা খাইছে একের পর এক। আর বলে যে খাওয়ার পরে ওই 17টা বাকি রয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু হুরায়রা, এইগুলা তুমি তোমার ছোলার মধ্যে রেখে দাও। তিনি তার ছোলার মধ্যে রেখে দিলেন। উনি নিজে বলেন যে আমি হুজুরের জামানা ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর আবু বকরের জামানা পুরাটা আমি ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর উমর রাদিয়াল্লাহু আনহুর জামানা খেলাফতের জামানা পুরাটাই আমি ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদত পর্যন্ত ওই ছোলে থেকে আমি খেজুর খাইছি। আর বলেন যে পরিমাণ আন্দাজ করলাম যে অন্তত পক্ষে 1050-1500 মন যে খেজুর আমি এই ছোলে থেকে খাইছি। তো মেরে মহতরম দোস্ত বুঝব, আল্লাহ তাআলা যে কোনো ভাবে রুজি দিতে পারেন, আল্লাহ তাআলা রুজি দিবার উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন, আসবাব দিয়েও দিতে পারেন, বিনা আসবাবেও আল্লাহ তাআলা দিতে পারেন। সাহাবাদের সঙ্গে যে ঘটনা, মেরে মহতরম দোস্ত বুঝব, এই সমস্ত ঘটনা এই জন্যই যে তাদের ভিতরে তাকওয়া ছিল, আর ওই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য এরকম ব্যবস্থা করছিলেন আপন কুদরতের দ্বারা। মেরে মহতরম দোস্ত বুঝব, বলে যে তৃতীয় পুরস্কার হইল যে আল্লাহ তাআলা যে তাকওয়া ইখতিয়ার করবে তার জন্য সহজ রাস্তা আল্লাহ তাআলা তার জন্য বের করে দিবেন, তার কাম কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন, আর দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে নিজের রুজি অর্থাৎ নিজের বেতন নিতেন। উনি বাদশাহ ছিলেন, পুরা খাজানাই ওনার, ওনার পুরা ধনভাণ্ডারই তো ওনার, কিন্তু তিনি সেখান থেকে একটা মাসিক বেতন হারে উনি ওই বাইতুল মাল থেকে ভাণ্ডার থেকে নিতেন। মেরে মহতরম দোস্ত বুঝব, সেই জমানায় আগের জমানায় মুত্তাকি বাদশাহ বলে যে তারা তো আবার নিজের সম্পর্কে পাবলিক আমার সম্পর্কে কি ধারণা করে, পাবলিকের কাছে আমি কিরকম এটাকে যাচাই করার জন্য রাত্রে ঘোরাফেরা করতেন, আর পাবলিককে জিজ্ঞাসা করতেন বেশ বদলায়া যে তোমাদের বাদশাহ কেমন। দাউদ আলাইহিস সালাম চাই নিজের বেশ বদলায়া রাত্রে বেলায় ঘুরে বেড়াইতেন আর লোকদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের বাদশাহ কেমন। তো লোকেরা তো আর দাউদ আলাইহিস সালামকে চিনে না, আসল যেটা সেটাই বলত, খুব ভালো খুব ভালো খুব ভালো, সবাই বলে খুব ভালো ভালো। মেরে মহতরম দোস্ত বুঝব, আল্লাহ তাআলা একদিন এক ফেরেশতা খাড়া করলেন রাস্তায় ফেরেশতা খাড়া করলেন। দাউদ আলাইহিস সালাম তাকে যে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বাদশাহ দাউদ কেমন, বলে খুব ভালো খুব ইবাদত করে, কিন্তু একটা দোষ আছে। বলে কি সেটা? বলে উনি মাসিক বেতনটা বাইতুল মাল থেকে নেন, নিজের হাতের কামাই থেকে আল্লাহর ওয়াস্তে করবেন সেটা করেন, আল্লাহর ওয়াস্তে মখলুকের খেদমত করবেন সেটা করেন না, উনি বাইতুল মাল থেকে নিজের আবার মাসিক বেতনও নেন, এই দোষটা আছে তার মধ্যে। মেরে মহতরম দোস্ত বুঝব, বলে যে মানুষ তো প্রশংসা শুনবার জন্য প্রশংসা শুনলে খুব আনন্দ অনুভব করে, আর সেই জমানার বাদশারা বলে যে তারা তাদের দোষ শুনলে সেটার জন্য তারা আনন্দিত হইতেন, বলে যাক আমার একটা দোষ ধরা পড়ল, আমার একটা দোষ বলনেওয়ালা কেউ পাওয়া গেল। তো মেরে মহতরম দোস্ত সেদিন থেকে তিনি বাইতুল মাল থেকে ওই মাসিক বেতন নেওয়া বন্ধ করে দিলেন। বলে আমি হাতে রোজগার করে করবো, আমার সংসার চলবে, তাহাতে রোজগার কি করবেন? আল্লাহ আল্লাহ তাআলা নবী আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি লোহার বর্ম বানাও, এটাকে বাজারে বিক্রি করো, এটা দিয়ে তোমার সংসার চলবে। লোহার বর্ম তৈরি করা তো খুব সহজ বিষয় না, যুদ্ধের পোশাক যে লোহার বর্ম বর্ম বানায় ওটার মধ্যে বিভিন্ন রকমের কড়া থাকে, ওগুলি আবার সাইজ মতো লাগাইতে হয়, জায়গা মতো লাগাইতে হয়। তো আল্লাহ তাআলা বলেন দেখো এই লোহার বর্ম তুমি তৈরি করো। উনি এই কাজের জন্য তৈরি হয়ে গেলেন, অত্যন্ত কঠিন কাজ, যে এক একটা কড়াকে ঠিক ঠিক জায়গা মতো লাগানো, আবার এটাকে কড়াকে ইয়ের ভিতরে ঢুকানো, লোহাকে কিরকম ভাবে বাঁকাইতে হবে আর কিরকম লোহার পিছনে মেহনত করা লাগবে। যখন উনি তৈরি হয়ে গেলেন তো আল্লাহ তাআলা তার জন্য লোহাকে বলে যে গোলানো আটার মতো করে দিন, উনি নিজের হাতে ওইটা ওই নরম আটাকে মোমের মতন বলে যে এটা দিয়ে উনি কড়া তৈরি করতেন, এটা দিয়ে বর্ম তৈরি করতেন, রোজানা একটা করে বর্ম তৈরি করতেন, যে বর্মটা 5,000 বিক্রি হইত, উনি মাসিক বেতন নিতেন 2,000, এখন 5,000 রোজানা কামাই করতেন। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা এইভাবে রুজি দিয়ে দেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনেছেন, বলেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এক দেশের গভর্নর ছিলেন, তো ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওনার জন্য মাসিক ভাতা দেইত, তো উনি মাসিক ভাতাটাকে পছন্দ করতেন না। উনি চিন্তা করলেন যে আমি এটা থেকে কি করে পরিত্রাণ পেতে পারি, তো উনি টুকরি বানাইতে শুরু করলেন, টুকরি বানায় বাজারে বিক্রি করেন, ওটা দিয়ে নিজের সংসারের খরচ জোগাড় করেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বেতন ভাতা বলে যে ওটা উনি নিলেন না, ওটা নিজের ব্যক্তিগত কাজে কখনোই উনি খরচ করলেন না, এটা সব অন্যান্য নেকির জায়গার মধ্যে উনি খরচ করতে লাগলেন। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একটা পুরস্কার তো এই হবে যে আল্লাহ তাআলা সব কাজকে তার জন্য সহজ করে দিবেন। আরেকটা বিষয় যেটা, আল্লাহ তাআলা এই তাকওয়া যখন এখতিয়ার করবে তার গুনাহকে আল্লাহ তাআলা মিটাই দিবেন, আর যখন গুনাহ মিটে যাবে গুনাহ কাজ তার দ্বারা হবে না, নেক কাজ তার দ্বারা হবে, তো ওই নেক কাজের আজর ও সওয়াবকেও আল্লাহ তাআলা বাড়াই দিবেন। তো এই পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা এক তাকওয়ার উপরে দিবেন। উম্মত নে আপনি ইয়ে খাসলতে কিউ খো দি, ইয়ে তো ইনসানিয়ত কি খাসলত থি, ইয়ে ইনসানিয়ত কি খাসলতে থি, ইয়ে খাসলতে কিউ খতম হো গই? সির وجہ ইয়ে হে কে ইনসান নে ইনসান কো মেহনত কা মেদান নি বানায়া, চিজো কো মেহনত কা মেদান বানায়া, জিসসে চিজো কি কীমত কায়েম হুই اور انسان کی قیمت ختم ہوئی۔ جتنے امت پر حالات ہیں اس سب کا بنیادی سبب یہ ہے کہ امت نے دنیا میں بھیجے جانے کے مقصد کو پہچانا نہیں۔ میرے دوستوں ضرور عزیزوں، ماحول سے انسان نہیں ہے بلکہ انسان سے ماحول ہے۔ ماحول مسلمان کے عمل کا نام ہے، ماحول مسلمان کے عمل کا نام ہے۔ اگر اس کی محنت اور اس کی کوشش امت کو خیر کی طرف لانے کی ہے تو اس سے وہ خیر وجود میں آئیں گی کہ جس کا ہم تصور نہیں کر سکتے، اور اگر اس نے خیر کی طرف بلانا چھوڑ دیا تو امت میں وہ شر پیدا ہوگا اور وہ فتنے پیدا ہوں گے جن فتنوں کا کوئی مقابلہ نہیں کر سکتا۔ اس امت کی اصلاح اور تربیت اور اس امت کی فضیلت اور اس امت کی مغفرت وہ صرف اس پر موقوف ہے کہ یہ امت دعوت اللہ پر آ جائے۔ اس امت کے افضل امت ہونے کی شرط ہے یہ، کسی اور عمل خیر سے یہ امت افضل امت نہیں ہو سکتی، ہر سمجھ کا قول ہے۔ کہ اگر اللہ نے یہ نہیں فرمایا انتم خیر امتین بلکہ فرمایا کنتم خیر امتین, تمہارے خیر امت ہونے کی شرط یہ ہے کہ تم بھلائی کا حکم کرتے ہو اور برائی سے سب روکتے ہو, تو یہ تمہارے خیر امت ہونے کی شرط ہے. اگر تم یہ کام نہیں کرتے تو تم خیر امت نہیں ہو سکتے. اس امت کے افضل امت ہونے کی شرط وہ دعوت اللہ ہے, اس لیے کہ اللہ رب العزت نے اس امت کی خیر اور اس کی تربیت اس طریقہ محنت میں رکھی ہے جو طریقہ محنت محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا تھا. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ہر امتی کو دعوت دینے والا بنایا تھا, ہر کو دعوت دینے والا بنایا تھا. اس امت کا امتیاز اور اس امت کی خصوصیت وہ صرف دعوت اللہ کی وجہ سے تھی. میرے بزرگ دوستو عزیزوں, یہ بات اللہ نے قرآن میں قسم کھا کے فرما دی ہے کہ یہ امت دعوت اللہ کے بغیر خسارے سے بچ نہیں سکتی. اللہ رب العزت نے اس امت کے خسارے سے بچنے کے اسباب چار فرمائے ہیں, خود ایمان لانا, خود اعمال صالحہ کرنا, اور دوسروں کو ایمان اعمال صالحہ پر آمادہ بھی کرنا, تواصب الحق و تواصب الصبر. یہ اس امت کی نجات کے لیے اس طرح شرط ہیں جس طرح ایمان اور اعمال صالحہ نجات کے لیے شرط ہیں, ورنہ اللہ نے قسم کھا کے فرمایا کہ ساری کی ساری انسانیت خسارے میں ہے سوائے ان لوگوں کے چار کام کریں, ایمان لائیں, اعمال صالحہ کریں, اور دوسروں کے ایمان اعمال صالحہ پر آمادہ بھی کریں. میرے محترم دوست بزرگوں, যে তারাও তো মানুষ ছিলেন, আমরাও মানুষ, তাদের মধ্যে যে সমস্ত গুণাবলী ছিল আর তাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল, আজ উম্মতের মধ্যে সে সমস্ত জিনিসগুলো কেন নাই, উম্মতের মধ্যে সে জিনিসগুলো কেন নাই, এই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে কেন নাই? মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, পরে যে সমস্ত গুণাবলী এই জন্য আমরা হারাই ফেলছি, যে সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল এই সমস্ত গুণাবলী আমরা হারাই ফেলছি. হারাইবার কারণ হলে যে আমরা লোকদেরকে আল্লাহ রাস্তায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাজ, এই কামটাকে আমরা ছেড়ে দিই. মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই যে একটা কাজ এই উম্মতের ছিল, যে কাজের জন্য এই উম্মত সৃষ্টি হয়েছিল, যে কাজের জন্য এই উম্মতকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, উম্মত যখন এই কাজটাকে ছেড়ে দিচ্ছে, তো উম্মতের ভিতর থেকে ওই সমস্ত গুণাবলী বের হয়ে গেছে, যে সমস্ত গুণাবলী এই উম্মতের প্রথম যুগে উম্মতের মধ্যে ছিল. আজ মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দাওয়াত না থাকার কারণে, দিনের জন্য মেহনত না থাকার কারণে, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, ওই সমস্ত গুণাবলী আজ আমাদের মধ্যে আর বিদ্যমান রয় নাই. আজ মানুষ তার মেহনতের ময়দান বানাইছে দুনিয়ার জিনিসকে. দুনিয়ার জিনিস তো দামি হয়ে গেছে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস দামি, কিন্তু মানুষ যেহেতু নিজের উপরে মেহনত করা ছেড়ে দিছে, নিজেকে মেহনতের ময়দান বানায় নাই, এজন্য দুনিয়াতে বেদামি থাকলে এক মানুষই আছে যার কোনো দামি নেই, যার কোনো মূল্যই নেই. দুনিয়াতে হার জিনিসের মূল্য আছে, কিন্তু বলে যে এই মানুষের কোনো মূল্য নেই, মানুষের কোনো দাম নেই, কারণ প্রত্যেকটা জিনিস উপরে মানুষ মেহনত করছে আর নিজের উপরে মেহনত করাকে সে ছেড়ে দিছে. মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলেন যে আল্লাহ তাআলা এই উম্মতকে সৃষ্টি করছিলেন এই জন্য যে উম্মত মানুষের ময়দানে মেহনত করবে. উনি বলেন যে পরিবেশ দিয়ে মানুষ তৈয়ার হয় না, বরং মানুষ দিয়েই পরিবেশ গড়ে. মানুষ মনে করে পরিবেশে গেলে মানুষ হয়ে যাবে, না পরিবেশে গেলে মানুষ হবে না, মানুষ যখন তার আমল সুন্দর করবে তো তখনই পরিবেশ সুন্দর হবে, পরিবেশ তৈরি হবে. কথাটা একটু ভালো করে বুঝার জিনিস, আমরা মনে করি যে পরিবেশে দিয়ে দেন মানুষ হয়ে দেব, ঠিক হয়ে দেব সব. আরে ভাই, উনি বলেন যে পরিবেশ সৃষ্টি হবে কিসের দ্বারা? পরিবেশ তো মানুষের আমলের দ্বারাই তৈরি হবে. মানুষ যখন তার আমল সুন্দর করবে তো ভালো পরিবেশ তৈরি হবে. পরিবেশের ভিতরে খারাপ রে ভালো করবে, পরিবেশ তৈরি হবে, পরিবেশের ভিতরে দেওয়া ভালো হবে না, মানুষ ভালো হইলে পরিবেশ ভালো হয়ে যাবে, কথাটা হলো এরকম। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে হলো তোমার রাজিয়াল্লাহ তাআলা এই উম্মতের আফজাল হওয়া, বলে যে এই উম্মত সব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, এটার জন্য হলো তোমার রাজিয়াল্লাহ তাআলা বলতেছেন। এটার শর্তই হলো যে উম্মত দাওয়াতের কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলে যে তোমরা যদি শ্রেষ্ঠ উম্মত হইতে চাও তার শর্ত হলো যে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যদি এটা না হইতো যে সৎ কাজের আদেশও দরকার নাই, অসৎ কাজের নিষেধও দরকার নাই, এমনি উম্মত সব উম্মতের থেকে শ্রেষ্ঠ, তাহলে তো আল্লাহ তাআলা কুনতুমের পরিবর্তে আনতুম বলতেন, যে তোমরা সব উত্তম উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বরং আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমাদের সব উম্মতের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার শর্তই হল যে তোমরা এই কাজ করবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে উম্মতের কাজ এই দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, খায়রের দিকে ভালাইয়ের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, নেক কাজের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটা ছিল এই উম্মতের কাজ। যখন উম্মত এই কাজকে ছেড়ে দিছে তো এই উম্মতের মধ্যে যে সমস্ত গুণাবলী পূর্ব যুগে পাওয়া যেত আজ এই সমস্ত গুণাবলী উম্মতের মধ্যে থেকে হারাই গেছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলাও বলতেছেন দেখো একদিকে যেমন ঈমান নাজাতের ঈমান, ঈমান ছাড়া নাজাত নাই, নাজাতের জন্য শর্তই হলো ঈমান, এমনি ভাবে এই উম্মত লোকসান থেকে বাঁচার জন্য চারটা কাম তাদের জন্য শর্ত বাঁচাইছে। আল্লাহ জামানার কসম খেয়ে বলতেছে, ফলে আসরে সুরার মধ্যে জামানার কসম খেয়ে বলতেছে যে তারা ঈমান আনবে, নেক আমল করবে, অন্যকে নেক আমলের দিকে দাওয়াত দিবে এবং অন্যকে নেক আমলের উপরে মজবুত করে জমায়ে রাখবে। বলে যে এই চার কাম যদি করে এই উম্মত তাহলে তারা লোকসান থেকে ক্ষতি থেকে তারা বাঁচবে, আর না হইলে এই কাম যদি না করে উম্মত সকলেই ক্ষতি আর লোকসানের মধ্যে পড়ে থাকে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ ঈমানের দ্বারা তো নাজাত মিলবে কিন্তু এই চায়ের আমলের দ্বারা লোকসান আর ক্ষতি থেকে এই উম্মত বাঁচবে। এই জন্য এই চার কাম এই উম্মতের জন্য। বলকে আল্লাহ নে কোরআনে এই ফরমা দিয়া কে ইস উম্মত কে দিন কি পুখ্তগি اور اپنے مذہب پر استقامت اس کے لیے بھی دعوت اللہ شرط ہے کہ اس سے اچھا مذہب ہو کس کا سکتا ہے جو دعوت عبادت دونوں کو جمع کرے اللہ رب العزت نے دین کی پختگی اور اپنے مذہب پر استقامت کے لیے دعوت اور عبادت دونوں کو جمع کرنا یہ قرآن نے طے فرما دیا اللہ نے صاف فرمایا ہے وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَى إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا کہ جو دعوت اور عبادت دونوں کو جمع کرے گا۔ بلکہ سماتے تھے کہ نظام عالم کی تسخیر کا وعدہ بھی دعوت عبادت کے جمع کرنے پر ہے۔ صحابہ اکرام کے واقعات پر غور کرو، صحابہ کے ساتھ جتنی غیبی نصرتیں ہیں وہ سب دعوت الی اللہ کی وجہ سے ہیں۔ لیکن یہ بات یاد رکھنا کہ کسی بھی ذریعے سے دین کی بات کا پہنچا دینا یہ مجاہدہ اور دعوت نہیں ہے، بلکہ بذات خود دین کو لے کر پھرنا اور ایک حکومتی کے پاس خود دین کا پیغام لے کر جانا، اس کو دعوت کہتے ہیں۔ ایسا کو محفوظ ہے کہ رواجی طریقوں سے دین کی اشاعت سے رواج ترقی کرتا ہے، دین ترقی نہیں کرتا، اس لیے کہ مجاہدہ یہ خود انسان کی صفت ہے۔ اگر یہ بذات خود دین کو لے کر پھرے گا تو اللہ رب العزت اپنے راستے کے جوہد پر ہدایت کا وعدہ تاکید سے فرماتے ہیں۔ اللہ نے صاف فرما دیا والذین جاہدوا فینا لنہدینہم سبلنا، کہ ہم ہدایت ضرور دیں گے ان لوگوں کو جو ہمارے راستے محنت کریں گے۔ اسے میرے دوستو سمجھتے تھے کہ ہر طریقہ محنت جوہد نہیں ہے، بلکہ صحابہ کا طریقہ محنت یہی جوہد ہے، اور مجاہدہ انسان کی اپنی صفت ہے، اس کا متبادل مجاہد نہیں ہو سکتا۔ মুজাহিদা ইনসান কি সিফত হে আগর আরাম করে মশিনো কে জরিয়ে দিন কি শাহত হো তো আপনি দূসরো কে হদায়ত কাজ কবি না বনে গা কে আসল মে নকল হরকত উম্মত কো আমলি দিন পেশ করলে কি হ্যাঁ মুসলমান কি নকল হরকত উম্মত পর আমলি দিন পেশ করলে কি হ্যাঁ নকল হরকত ইসলিয়ে থি তাকে উম্মত পর আমলি দিন পেশ কিয়া যায় মানে আর্জ কিয়া কে আল্লাহ কি গাইবি নুসরতে ও দাওয়াত ইবাদত কো জমা করলে পর হ্যাঁ সাহাবা কে বাদ ওয়াকিয়াত পর গৌর করো জিতনি গাইবি নুসরতে নাজিল হই হ্যাঁ ও দাওয়াত ইবাদত কো জমা করলে পর হই হ্যাঁ ইউশা বিন নূন ও দুশমন কে মুকাবলে পর ইসলাম কি দাওয়াত দি কবুল না কি মুকাবলে পর আ গয়ে ইধর আসর কি নামাজ উধর দুশমন সে মুকাবলা আল্লাহ সে কহা এ আল্লাহ ইস সূরজ কো ইহীঁ রোক দে ইস সূরজ কো ইহীঁ রোক দে হম তে কাম মশগুল হ্যাঁ চুনাচে সূরজ ঠহর গিয়া ইন্তজার করতে রা কে জব ই দুশ্মন সে ফারিগ হো তব ইয়ে আসর পড়ে উসকে বাদ সূরজ গরুব হো হস ফরমাতে থে দাওয়াত ইলাল্লাহ সিরফ ইহীঁ তফসীর আলম কা নুসখা হ্যায় আগর নিজাম কায়নাত কো ওর গাইবি নিজাম কো আপনে মাফিক করনা চাহতে হো তো দাওয়াত ইবাদত দোনো কে জমা কিয়ে বগৈর ইয়ে মুমকিন নাহি হ্যায় সিরফ ইবাদত সে ولایت کی لائن کی کرامتیں ظاہر ہو سکتی ہیں لیکن دعوت کی لائن کی نصرتیں نازل نہیں ہو سکتی اس لیے میرے دوست عزیزوں اس امت کی سب سے بنیادی ذمہ داری اپنی ذات سے پورے جی پر چلتے ہوئے ایک ایک امتی کو پورے جی پر لانے کی کوشش کرنا یہ اس امت کی اجتماعی ذمہ داری ہے تو میرے محترم دوست بزرگوں بولے جی دین مجھے پختہ ہوا নিজের দিনের ব্যাপারে পাকা হওয়া দিনের মধ্যে দুরুস্ত হওয়া এই সব জিনিসই নির্ভর করছে সেটার উপরে যে প্রত্যেকেই ইবাদতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিবার কাজও করতেছে যখন সে ইবাদত আর দাওয়াত দুটোটাকে জমা করবে তো তার দিন পোক্তা হবে এবং তার দিন পাকা পোক্ত হবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলতেছেন ওমান আসানু দীন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন তার চেয়ে পাকা পোক্তা দীন ওয়ালা কে হবে কি যে দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে করছে এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝবো দাওয়াত আর ইবাদত দুটোটাকে একত্রে করতে হবে দুটোটাকে একত্রে যখন করবে তো আল্লাহ তাআলার গায়বী সাহায্য এবং মদদ আল্লাহ তাআলার পক্ষ থেকে তখনই হবে যখন কিনা দাওয়াত আর ইবাদত দুইটাকে একত্রে এই উম্মত রয়ে চলবে যখন এই উম্মত দাওয়াতও দিবে ইবাদতও করবে তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা তার গাইবী নুসরত আর সাহায্য আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবেন গাইবী সাহায্য এবং নুসরত এটা শুধু মেরে মহতরম দোস্ত বুজুর্গ ইবাদতের দ্বারা হয়ে যাবে না এবং ইবাদতের সঙ্গে যদি সে দাওয়াতকে মিলায় তো দাওয়াতের ইবাদত দাওয়াত করতে করতে সে ইবাদত দিতেছে ইবাদত করতে করতে সে দাওয়াত দিতেছে তো মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার গায়বী সাহায্য তখনই নাজিল হবে এই জন্য বলেন যে হজমান ইলিয়াস সাহেব আব্দুল্লাহ আলী বলতেন এই কথা বলেন যে দেখো ভাই দাওয়াত কাকে বলে দাওয়াত তো হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন যেই তরিকায় যে পদ্ধতিতে দাওয়াত দিচ্ছেন সেটা কি দাওয়াত বলে রেওয়াজের জিনিসের দ্বারা যদি ইসলাম প্রচার করতে চায় কেউ তো মেরে মহতরম দোস্ত ইসলাম প্রচার হবে না রেওয়াজের জিনিসই দুনিয়াতে প্রচার হবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একথা বলতেছেন যে জোহদের উপরে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন জোহদ জোহদ মানে হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেই তরিকায় দিনকে দুনিয়াতে জিন্দা করার জন্য মেহনত করছেন সেই তরিকায় যখন মেহনত হবে তো ওইটার নাম হল জোহদ যখন এইটা জোহদ দুনিয়াতে হবে তো আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তাকে আল্লাহ তাআলা খুলবেন এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে রিওয়াজি ভাবে জোহদ বলে এটা হলো মানুষের একটা গুণ এটা কোনো মেশিনের গুণ না যে কোনো মেশিনের মাধ্যমে কোনো প্রচার মাধ্যমে মাধ্যম দ্বারা আমি দুনিয়াতে বলে যে ইসলাম প্রচার করে দিলাম, দিন প্রচার করে দিলাম, তো বলে যে মুজাহাদা করা, মেহনত করা, এটা তো মানুষের গুণ, এটা কোন মেশিনের গুণ নয়, অথবা এটা অন্য কোন জিনিসের গুণ নয়, বলে এটা তো মানুষের গুণ। মানুষের মানুষ যখন তার গুণ মুজাহাদা এবং জোহদ মেহনত করা, বলে যে এইটাকে সে নিজের গুণ নিজের ভিতরে ধারণ করবে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাকে খুললেন। আর উনি বলেন এই কথা যে আমাদের মেহনত এটা নয় যে ভাই খালি প্রচার করে দিলাম, বলেন না, বলে যে আমাদের তো হলো পুরা দিন নিজের মধ্যে নিয়া একেবারে চলন্ত দিন, চলন্ত ইবাদত, বলে যে আল্লাহ তাআলার হুকুম আহকাম নিজের ভিতরে জিন্দা করে, বলে যে একটা মানুষ সে যেন আল্লাহ তাআলার বান্দেগি, আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম এইটাকে নিয়ে সে চলতেছে এবং অন্যকে এই দিনের দিকে দাওয়াত দিতেছে, নিজে দিনের উপরে উঠে অন্যকে দিনের দিকে দাওয়াত দিতেছে। এ নয় যে নিজে দিনের উপরে উঠতেছে না, খালি মানুষকে দিনের দিকে দাওয়াত দিতেছে। এই জন্য মহান ইয়াস সাহেব রহমতুল্লাহ এই কথা বলতেন যে দাওয়াত আর ইবাদত দুইটাকে যদি একত্র করে উম্মত বলে যে তাহলে তো সারা দুনিয়াকে আল্লাহ তাআলা তার জন্য বাধ্য করে দেবে। দুনিয়াকে বাধ্য করার রাস্তা হল দাওয়াতের রাস্তা। ইউসা ইবনে নূন বলে যে শত্রুর মোকাবেলা করতেছেন, শত্রুকে দাওয়াত দিছেন, তারা তার দাওয়াতকে কবুল করতে তৈয়ার হয় নাই, আবার যে তাদের সঙ্গে যুদ্ধ হইতেছে, আসরের সময় হয়ে যেতেছে, তো আসরের সময় সূর্য ডুবে গেলে আসর কাজা হয়ে যাবে, এদিকে শত্রুর মোকাবেলা করতে হইতেছে, তুমি আল্লাহ তাআলাকে কথা বলে আল্লাহ সূর্যকে আপনি থামাইয়ে দেন যতক্ষণ না আমরা শত্রুর মোকাবেলা থেকে ফারিক হয়েছে, বলে যে আল্লাহ তাআলা সূর্যকে থামাই দিলেন, সূর্য যেখানে ছিল ওখানেই রয়ে গেল, আবার যে ওনারা যুদ্ধ থেকে ফারিক হইলেন, তারপরে সূর্য ডুবল। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ বলে এমনি ভাবে সাহাবাদের ওয়াকিয়াত এবং ঘটনাবলী এগুলিকে যদি আমরা দেখি কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে গাইবী সাহায্য করতেন, বলে যে উম্মতের ব্যক্তিগত ইবাদতের দ্বারা হইতে পারে তার কোন কারামত জাহির হবে, কিন্তু আল্লাহ তাআলার যেটা গাইবী সাহায্য সেটা তো দাওয়াতের মেহনতের দ্বারা, যখন সে এটার মধ্যে নিজের জানমাল খাপ লাগাবে এবং সে নিজে এটার মধ্যে চলবে, এক একজন মানুষের কাছে যাবে, নিজের আমলকে ঠিক করে করতে করতে সে মানুষের কাছে দাওয়াত দিবে, বলে এইটা হবে জোহদ। আর যখন এইটা এই জোহদ যখন দুনিয়াতে জিন্দা হবে, তো আল্লাহ তাআলার ওয়াদা এবং তাকিদের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন যে আল্লাহ তাআলা তার হেদায়েতের সব রাস্তাকে আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ কে রাস্তে কা খুরুজ اور یہ نقل و حرکت, یہ تزکیے کا, تربیت کا, مغفرت کا اور ہدایت کا یقینی راستہ ہے, یقینی راستہ ہے۔ آپ غور کریں, ایک شخص نے 99 قتل کیے, پھر خیال آیا کہ مجھ سے غلطی ہو گئی اور توبہ کی طلب پیدا ہوئی, توبہ کے لیے نکلا, توبہ کے لیے نکلا, کسی نیک آدمی سے جا کر پوچھے کہ میری توبہ قبول ہو سکتی ہے, اس لیے کہ جب کوئی شخص کوئی گناہ کر لیتا ہے تو اپنے سے بہتر آدمی کے پاس جاتا ہے یہ سوچ کر کہ میں اس قابل نہیں ہوں, کسی نیک آدمی کے پاس جاؤں جو مجھے صحیح مشورہ دے۔ چنانچہ 99 قتل کرنے والے نے ایک راہب سے جا کر پوچھا, راہب اسے کہتے ہیں جو مخلوق سے کٹ کر خالق کی عبادت میں لگا رہتا ہے, جس کا مخلوق سے کوئی تعلق نہیں ہے۔ آپ نے فرما دیا کہ میرے دین میں رہبانیت نہیں ہے, بلکہ میری امت کی رہبانیت مخلوق میں گھسنا ہے, مخلوق سے اختلاط کرنا, ان کو راہ راست پر لانا یہ میری امت کی رہبانیت ہے. پچھلی امتوں کی رہبانیت یہ تھی مخلوق سے کٹ کر خالق کی عبادت کرنا, اس امت کی رہبانیت ہے کہ مخلوق کے درمیان رہ کر عبادت کرتے ہوئے اللہ کی مخلوق کا عبادت پر لانا, یہ اس امت کی رہبانیت ہے. چنانچہ ایک راہب سے جا کر پوچھا هل لي من توبہ دین, کیا میری توبہ قبول ہو سکتی ہے؟ میں عرض کر چکا ہوں کہ راہب وہ ہے جو مخلوق سے کٹ کر خالق کی عبادت میں ہے, اس نے اس کو اللہ کی رحمت سے مایوس کر دیا. یہ کہا کہ نہیں تمہاری توبہ قبول نہیں ہو سکتی, اس لیے کہ اللہ کی رحمت کی اللہ کی رحمت کا امیدوار سب سے زیادہ وہ شخص ہوگا جو اللہ کے بندوں کو اللہ کی طرف بلاتا ہوگا. میری بات توجہ سننی ہوگی, اللہ کی رحمت کا سب سے زیادہ امیدوار وہ شخص ہوگا جو اللہ کے بندوں کو اللہ کی طرف بلاتا ہوگا. اس لیے کہ حدیث قدسی ہے کہ جو بندہ میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں. اس محنت کا جو بنیادی مقصد اور اصول اور طریقہ وہ امت کو عمل کے ماحول کی طرف لانا ہے, مسیح کی طرف لانا, بالکل خدا کی قسم اللہ کی طرف لانا ہے. اور اللہ تعالیٰ خود فرماتے ہیں جو بندہ میری طرف چل کر آتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں. میں نے عرض کیا کہ اللہ کے بندوں کو اللہ کی طرف لانا اس سے بڑھ کر اللہ کی رحمت کے امت کی طرف متوجہ کرنا ہے تو اور کوئی ذریعہ نہیں. میں نے ایک بات عرض کی ہے کہ دعوت الی اللہ سے بڑھ کر اب دعوت الی اللہ سے بڑھ کر اللہ کی رحمت کی امید کرنے کا اور کوئی راستہ نہیں, اس لیے کہ صرف دعوت الی اللہ وہ ایک بنیادی سبب ہے اللہ کی رحمت کی امید کو بڑھانے کا. جو مخلوق سے کٹا ہوا ہے وہ اللہ سے جوڑنے کا کام نہیں کر سکتا, وہ صرف اپنی ذات سے عبادت کرنے کو اپنا کام سمجھے ہوئے ہے. اس امت کی ذمہ داری یہ نہیں ہے, وہ اپنی ذات سے اللہ کی عبادت کرنے کو اپنا فریضہ سمجھے ہوئے ہے, اس امت کی ذمہ داری یہ نہیں ہے. چنانچہ راہب نے مایوس کر دیا کہ تمہاری توبہ قبول نہیں ہو سکتی. کیوں؟ کہ ہے ایک عابد ہے, ایک نیک آدمی ہے, اس نے یہ مشورہ نہیں دیا جو مشورہ عالم نے دیا. کیونکہ ایک محنت ہے صالحین والی, اسے اپنی ذات سے اللہ کی عبادت کرو امت کو چھوڑو. ایک محنت ہے انبیاء علیہ السلام والی کہ ایک قوم کو, ایک گھرانے کو, ایک طبقے کو محنت کا میدان بنایا جائے. ایک محنت ہے سید الانبیاء علیہ السلام والی کہ ساری امت اور ساری انسانیت کو محنت کا میدان بنایا جائے. اس امت کی ذمہ داری سید الانبیاء والی ذمہ داری ہے, نہ صالحین والی ہے نہ انبیاء والی ہے. مجھے اسی پر درمیان میں بات عرض کرنا چاہتا ہوں, اصل وہ یہ کہ اگر صرف صالحین والے مزاج پر ہو تو امت کی کے فسق و فجور سے اور امت کی بیدینی کو دیکھ کر امت کی تربیت سے مایوسی پیدا ہو, امت کی تربیت سے مایوسی پیدا ہو. اور اگر سید الانبیاء والی محنت پر ہو تو یہ محنت امت کی تربیت کی آس اور امت کی تربیت کی امید کو بڑھا دے گی. چنانچہ ایک جماعت, میں اسی کو سمجھانے کے لیے کہہ رہا ہوں کہ ایک جماعت چلی ان لوگوں کو دعوت دینے کے لیے جن کے بارے میں اللہ نے طے کر لیا تھا کہ ان کو ہلاک کرنا ہے اور ان کو عذاب دینا ہے ان کے فسق و فجور کی وجہ سے. اس امت کے صالحین نے کہا لِمَ تَعِذُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ, کہ انہیں کیوں دعوت دے رہے ہو جن کو اللہ نے ہلاک کرنے طے کر لیا, اب دعوت دینے کا وقت ختم ہو گیا, اب دعوت کا وقت نہیں ہے, اب تو ہلاکت طے ہو چکی ہے. دعوت دینے والوں نے کہا کہ ہمیں اب بھی امید ہے کہ یہ تقوی پر آ جائیں گے, اور دوسری بات یہ ہے کہ ہم خود جا کر ان کو دعوت دے کر اپنی ذمہ داری کو اللہ کے یہاں پورا کرنے والے مانے جائیں گے. یہ دو وجہ ہیں دعوت دینے کی, چاہے اللہ نے ان کی ہلاکت کا فیصلہ کر لیا ہو. یہ کہا قرآن, قالوا معذرة الى ربكم ولعلهم يتقون, کہ اس لیے دعوت دینے جا رہے ہیں کہ ذمہ داری پوری ہو جائے, اور امید ہے ہمیں ابھی امید ہے کہ وہ تقوی پر آ جائیں گے, حالانکہ اللہ نے فیصلہ کر لیا ان کی ہلاکت کا. میرے دوستو عزیزو, امت کو عمل کے ماحول کی طرف لانا اس عذاب کو ٹال دیتا ہے جس عذاب کا آنا مقدر ہو چکا ہے. یہ تو صحیح ہے جس میں کہ تم مچھلوں کو آباد کرو, اللہ اس عذاب کو ہٹا دیں گے جو عذاب اللہ کے احسانے سے ہو چکا ہے. آگے فرمایا فلما نسوا ما ذکروا به انجینا الذین ینہون عن السوء, کہ نجات صرف دعوت میں ہے, نجات صرف دعوت میں ہے, نجات صرف دعوت میں ہے. دعوت کسی ذریعے سے پیغام رسانی کو نہیں کہتے, خود جا کر دعوت دینے کو دعوت کہتے ہیں. اس نے فرمایا کہ نجات صرف دعوت میں ہے. اس سے دین کے کسی شعبے کا انکار نہیں ہے, بلکہ رواجی طریقوں سے دین کی اشاعت یہ دعوت نہیں ہے. نبی نبوت اور صحابہ کے طریقے پر ایک امتی کو جا کر دعوت دینا, اس کو دعوت کہتے ہیں, اس کو دعوت کہتے ہیں. چنانچہ میں نے عرض کیا کہ بذات خود جا کر دعوت دینا, میں نے عرض کیا کہ دعوت یہی نجات کا ذریعہ ہے. آپ خوب جانتے ہیں وہ روایت جس میں پوری امت کو ایک کشتی کا سوار بتلایا گیا ہے, اگر اس کشتی میں سارے عباد, سارے زہاد اور سارے صلحاء اور نیک لوگ ہوں اور ایک آدمی صرف برا ہو جس کشتی میں سوراخ کر رہے ہیں, اگر یہ سب مل کر اس کو نہیں روکیں گے تو سب غرق ہوں گے, سب تیریں گے نہیں, سب غرق ہوں گے. ان کی کشتی الگ نہیں ہے, ان کی یہی کشتی ہے. میں تو ایک آدمی کو کہہ رہا ہوں کہ اگر ایک آدمی سوراخ کرے اور اس کو نہ روکا جائے تو یہ سب غرق ہوں گے, جتنے بھی صلحاء اس کشتی میں ہیں. جہاں صلحاء کی تعداد مٹھی بھر ہو اور کشتی میں سوراخ کرنے والوں کی تعداد وہ لاتعداد ہو, پھر یہ کہا جائے کہ یہ امت کا کام نہیں ہے, جماعت کا کام ہے, تو میرے دوستو عزیزو سوائے تباہی کے اور کیا رہے گا؟ پوری بات اس پر عرض کر رہا ہوں کہ رہبانیت اس نے مایوس کر دیا قاتل کو کہ تمہاری توبہ قبول نہیں ہو جاؤ. اس قاتل نے اس راہب کو بھی قتل کیا کہ اللہ اور اس کے بندے کے درمیان کوئی حائل نہیں ہو سکتا. اللہ کی رحمت سے مایوس کرنے والا وہ ہلاک ہوتا ہے, گناہگار ہلاک نہیں ہوتا. برائے ابن عازب کا قول ہے, فرماتے ہیں کہ গুনাহ করলে হলাক নেই হতো তো ইস্তিগফার সে নিজাত পা লেতা হয় আল্লাহ কি রহমত সে মায়ুস করলে হলাক হতা চুনাচে রাহি কো কদর কর দিয়া দো কাতিল পুরে হো গে ফির ফিকর হুয়া কে আব তোবা করতা হুঁ আইন্দা কদর নেই করুঙ্গা লেকিন তোবা কহাঁ হ্যায় তোবা কহাঁ মিলেগি এক আলিম কে পাস গে উসসে যাকর কহা হল্লি মিন তোবতি ক্যা মেরি তোবা কবুল হো সকতি হ্যায় আইন্দা কদর না করনে কা আজম ভি হ্যায় আপনে গুনাহ পর নাদামত ভি হ্যায় তোবা কা তালিব ভি হ্যায় আলিম নে ইয়ে নেই কহা কে যাও আল্লাহ মাফ কর দেঙ্গে ইস্তিগফার করো আইন্দা না করনা اور ندامت اپنے فعل پر عالم نے کہا ان تینوں چیزوں کے ہونے کے باوجود عالم نے کہا اگر توبہ چاہتے ہو اپنی بستی چھوڑ کر نکل جاؤ توبہ چاہتے ہو تو اپنی بستی چھوڑ کر نکل جاؤ یہ قاتل فلا بستی میں جانے کے لیے بھی نکلا ہے کہ نکلتے ہی زندگی کا وقت ختم ہو گیا নিকলতে খতম হয়ে গিয়ে জিন্দগি কাজাদকে ফরিশতে আয় লেজানে কে লিয়ে উধর রহমতকে ফরিশতে আ গে কিসকে কদম উঠানে আর হরকত মে আনে কে লিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাজির কি হিজরত কো উসকে ঘর সে শুমার করতে হ্যায় মান ইয়খরুজ মিন বাইতিহি মুহাজিরান আল্লাহ নে শুমার ইহাঁ সে কিয়া হুয়া হ্যায় আজাদকে ফরিশতে দেখ রহে হ্যায় কি আবি বস্তি সে বাহার নেই নিকলা اللہ رب العزت نے اپنی راہ میں نکلنے والے کی مغفرت کے لیے اس زمین سے فرمایا کہ تو سمٹ جا اور اس زمین سے فرمایا تو پھیل جا اور فرمایا رحمت کے فرشتے اس کو دے جانا جہاں سے نکلا تھا اس زمین سے فرمایا کہ تو پھیل جا جہاں جا رہا تھا اس سے فرمایا تو سمٹ جا تو یہ نکلنے والا اس بستی کے قریب ہو گیا مسافت کے اعتبار سے جس بستی میں اپنی تربیت کے لیے جا رہا تھا میرے دوستو میں نے ساری بات اس پر عرض کی ہے کہ نقل و حرکت اور خروج یہ امت کی تربیت کا نصرت کا اور دین پختگی کا اور امت پر عملی دین پیش کرنے کا اس کے علاوہ اور کوئی ذریعہ نہیں ہے کیونکہ انسان کے علاوہ عمل کی کوئی مشین نہیں عمل انسان کی صفت ہے مجاہدہ انسان کی صفت ہے یہ عمل اور مجاہدے کا کام انسان کے علاوہ کسی اور چیز سے نہیں لیا جا سکتا হদায়ত যে সব কিছু যে আল্লাহ তালার দিকে দাওয়াত দেওয়ার মধ্যেই আল্লাহ তালা রাখছে দাওয়াত দেওয়া ছাড়া মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তালা সাহায্য লাভ করতে পারে না এবং এই দাওয়াত ছাড়া কখনোই মেরে মহতরম দোস্তের বুঝব বলে যে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলবেন না দাওয়াত ইল্লাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বলে এটাই হলো একমাত্র রাস্তা মানে যেটার দ্বারা নাজাত মিলবে এই জন্য উনি শুনাইতেছেন ঘটনা বলে যে ওই যে সেই বলে যে লোকটার ঘটনা যে লোকটার 99টা কতল করছে 99টা সে হত্যা করছে এখন তার ভিতরে অনুশোচনা আসছে এবং সে চাইতেছে যে আমি তবা করি তা আমার জন্য তবার রাস্তা খোলা আছে কি নাই এটা জানবার জন্য সে এক রাহেবের কাছে গেছে রাহেব বলে হইল যে মখলুক থেকে একবারে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে শুধু খালেকের সঙ্গে লেগে গেছে মখলুককে বাদ দিয়ে দিয়েছে খালেক রে লইয়া মখলুকের সঙ্গে কোনো সম্পর্ক নাই মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই তার মেরে মহতরম দোস্ত ইসলামের মধ্যে রাহবানিয়তকে নিষেধ করা হয়েছে বরং ইসলামের মধ্যে রাহবানিয়ত বলা হয়েছে মখলুকের মধ্যে ঢুকো তুমি মখলুকের মধ্যে মেহনত করো বান্দা আল্লাহর বান্দাদের মধ্যে তুমি লাগো এবং তাদের পিছনে মেহনত করা মানে এটাকে রাহবানিয়ত বলা হয়েছে ইসলামের মধ্যে আর আগের যুগে রাহবানিয়া ছিল, বলে যে মানুষ থেকে আলাদা হয়ে যাও এবং শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি বাস, মাঝখানে আর কেউ নেই। তো মেরা মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ওই রাহেবকে একথা সে জিজ্ঞাসা করতেছে সে যে আমার জন্য তোবার কোন রাস্তা আছে কিনা, কিন্তু সে যেহেতু আল্লাহর সঙ্গেই লেগে রয়েছে, মখলুক থেকে পৃথক হয়ে রয়েছে, সেই জন্য যে মখলুকের প্রতি যে তার একটা দয়া মায়া আল্লাহ তাআলা রহমতের আশা তার মধ্যে পয়দা করা এই জিনিস তার মধ্যে নাই, সেটা তো নিজের চিন্তায় ব্যস্ত। এই জন্য বলেন যে নিজে ভালো হইয়া নেক হইয়া খালি আমি আলাদা আলাদা সবাই থেকে চলি, মেরে মহতরম দোস্তা বুজুর্গ এর দ্বারা কখনোই আমি মানুষকে আল্লাহ পাকের রহমতের আশা মানুষের অন্তরে পয়দা করতে পারবো না, বরং মানুষকে তো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ করে দিব। বলে যে মখলুককে বান্দাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া এর চেয়ে বড় গুণা আর কিছুই নেই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ একজন গুনাগার সে তো তওবা করে মাফ পেয়ে যাবে, কিন্তু যে মখলুক থেকে যে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে মানুষকে, বলে যে সে আজাবের মধ্যে অবশ্যই গ্রেফতার হয়ে যাবে। যে মখলুককে বান্দা আল্লাহর বান্দা থেকে আল্লাহ থেকে নিরাশ করে দিয়েছে, যেমন বনী ইসরায়েলের ওই ঘটনার মধ্যে কে যারা গুনাহের কাজে লিপ্ত যাদের ব্যাপারে ফয়সলা হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিবেন, তো তাদের মধ্যে থেকে এক জামাত তাদেরকে নসিহত করতে তাদেরকে দাওয়াত দিতে গেছে, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ আরেক জামাত বলতেছে কেন এদেরকে দাওয়াত দিতেছ, এদেরকে দাওয়াত দিয়ে কি লাভ, অর্থাৎ তারা এদের ব্যাপারে একবারে নিরাশ হয়ে গেছে, এদের ব্যাপারে তারা নিরাশ হয়ে গেছে, আর এরা যারা দাওয়াত দিতে যেতেছে তারা বড় আশাবাদী এখনো, যদিও আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আজাবের ফয়সলা করে ফেলছে তারপরেও তারা আশাবাদী যে হয়তো আল্লাহ তাআলা তাদের উপরে রহম করবেন এবং তারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, আল্লাহর হুকুমকে যে তারা আল্লাহ তাআলা নিষেধ কাজের মধ্যে লিপ্ত আছে এটা থেকে তারা বিরত হয়ে যাবে, মানে আশা তাদের মনের মধ্যে আল্লাহর বান্দাদের সম্পর্কে তার অন্তরে আশা, বলে যে বান্দার অন্তরে আশা তাদেরই হয় যে যারা মানুষের সঙ্গে মিশে, আর যে মানুষ থেকে পৃথক হইয়া আলাদাভাবে সে তার নেক আমলের মধ্যে মশগুল, আবার যে মানুষ যা মতন তা হোক তাতে আমার কি, আমি নেক হলেই থাকছে। উনি বলেন যে ভাই এ উম্মতের কাজ এটা বলা হয় নাই, এ উম্মতের মিশাল উদাহরণ তো এটাই দেওয়া হয়েছিল যে এক নৌকার আরো হিসব, আর এটার মধ্যে নেক লোকও আছে, সালেহীনরাও আছে, ইবাদত গুজার লোকেরাও আছে, সবই আছে, সব ভালো মানুষ, একটা লোক খারাপ, সে নৌকাকে ছিদ্র করতে চায়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই সমস্ত ভালো লোকেরা যদি বলে যে আমাদের কি দরকার লাগছে এই লোকটার পিছে পড়া, ছিদ্র করে করুক গা, তাহলে কি হবে, বলে যে এই নৌকা ছিদ্র হলে সব নেক লোক শেখ মশায়েখ বলে যে যত রকমের ইবাদত গুজার লোক যত সালেহীন নেক লোক বলে সব শুদ্ধ নৌকা ডুববে না, খালি ওই যে ছিদ্র করবে সে খালি ডুববে, সবাই ডুববে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই উম্মতকে এই উম্মতের জন্য ওই জিনিস নাই যে জিনিস আগের উম্মতরা করছে, বলে বান্দাদের থেকে সে পৃথক হইয়া শুধু নিজেই আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহর সঙ্গে জুড়ে আছে, বান্দাদের কোনো খবরই রাখে না সে বান্দা কি করতেছে, তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, আমার কি পরবা, আমি নেক হলেই ছাড়ে। এরা আগের উম্মতের মধ্যে এই রাহবানিয়াত ছিল, এই সন্ন্যাস জীবন ছিল, তারা সন্ন্যাসী হইতো, সন্ন্যাসী বলে যে মানুষের সঙ্গে মিশে না, বলে যে নিজে জঙ্গলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক সে কায়েম করতে চায়। আর এই উম্মতের জন্য বলা হয়েছে বলে যে এই উম্মতের সন্ন্যাস হল এই রাহবানিয়াত হল এই যে সে বান্দাদের মধ্যে ঢুকবে এবং তাদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহর দিকে নিয়ে আসবে, নেক আমলের দিকে তাকে নিয়ে আসবে। তার গুনাহের কারণে যে আজাব হইত, বলে সেই আজাব যাতে না আসে এই জন্য সে আজাবে গ্রেফতার না হয়, এই জন্য তাকে উদ্ধার করতে হবে। উম্মতকে তো উদ্ধারের কাম দিছে, বলে পুরা উম্মতকে উদ্ধার করো আল্লাহ তাআলার আজাব থেকে। তুমি মানুষের মধ্যে যাও, মেরে মহতরম দোস্ত, এই উম্মত যদি নিজেকে পৃথক করে ফেলে তাইলে কখনো এই পৃথক লোক কখনো নাজাত লাভ করবে না। উনি বলতেছেন আল্লাহর দিকে দাওয়াত ছাড়া নাজাত এর আর কোন রাস্তা নেই। এরাই এদের সম্পর্কেই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে উল্লেখ করতেছেন যে যারা ওই সমস্ত গুনাহগারদেরকে নিষেধ করতে গেছিল তাদেরকেই আমি নাজাত দিছি। তো নাজাত ওই যে নিষেধ করতে যাবে, যে গুনার কাছ থেকে ফিরে দিয়ে যাবে, যে মানুষের মধ্যে যাবে গুনাহগারদেরকে গুনাহ থেকে তওবা করাইবার জন্য, মেরে মহতরম দোস্ত সেই নাজাত পাবে, নাজাত তারই জন্য হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে ওই লোক বলে যে সে তো এই সন্ন্যাসীর কাছে গেছে, রাহেবের কাছে গেছে, সে তো মখলুক থেকে পৃথক হইয়া শুধু আল্লাহর সঙ্গে লেগে রয়েছে, খালেকের সঙ্গে লেগে রয়েছে। তো সে বান্দাদের প্রতি তার দয়া মায়া ওই রকম নাই, সে বান্দাকে নিরাশ করে দিতেছে, বলে না এতগুলা কতল করছো, হত্যা করছো, তোমার তো তোমার কোনো রাস্তাই নেই। তুমি এরম মহতরম দোস্ত বুঝবো, সে বান্দাকে নিরাশ করে দিতেছে। আবার যখন আল্লাহ তাআলার কাছে বান্দাকে নিরাশ করে দেওয়া, এইটা সে কখনোই শাস্তি থেকে বাঁচতে পারবে না যে আল্লাহর বান্দাকে আল্লাহ থেকে নিরাশ করবে। তোমার যে ওই লোক সঙ্গে সঙ্গে তাকেও বদল করে দিছে, মানে আমার যখন তোবা নাই তো তোমারও দিলাম শেষ করে। তো সে নগদ শাস্তি পেয়ে গেছে, যেহেতু বান্দাকে সে আল্লাহ থেকে নিরাশ করছে। আর এই গুনাহগার তার কিছুই হয় নাই, সে এখনো শাস্তি থেকে বেঁচে আছে। সাহাবায়ে কেরাম বলছেন এই কথা যে গুনাহগার সে সাজা পায় না, বরং যে মানুষকে আল্লাহ থেকে নিরাশ করে সে শাস্তির যোগ্য হয়ে, সে ধ্বংস হয়ে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন ওই লোক শেষ পর্যন্ত বলে যে এই লোকের কতল করে নিয়া সে গেছে একজন আলিমের কাছে। তো আলিম তার সঙ্গে তার তো মানুষের সঙ্গেই সম্পর্ক, বলে যে সে আলিম তাকে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তওবার রাস্তা খোলা আছে। এক তো হলো সে পাক্কা নিয়ত করছে আর কতল আর এই কাজ করবে না, দ্বিতীয় হলো তার ভিতরে অনুশোচনা পয়দা হয়েছে, তৃতীয় তার ভিতরে তওবার আগ্রহ তার ভিতরে পয়দা হয়েছে, তো আর কি দরকার, এটাই যথেষ্ট ছিল। কিন্তু ওই আলেম তাকে বলল যে তুমি যদি পাক্কা খাঁটি তওবা তুমি যদি চাও তাইলে তোমার এই নিজের জায়গায় ঠেকা তুমি কখনোই হবে না, তোমাকে তো এখান থেকে বেরিয়ে যেতে হবে অমুক গ্রামের দিকে, তোমাকে নিজের বস্তি ছাড়তে হবে, নিজের এলাকা ছাড়তে হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে এই উম্মত নিজের ঘরে বসার জন্য পয়দাই হয় নাই, এই উম্মত তো সারা দুনিয়াতে বিচরণ করার জন্যই পয়দা হয়েছে। নিজের ঘর, নিজের কায়কাবা, নিজের এলাকাকে ছেড়ে ছেড়ে আল্লাহ রাস্তায় ফিরবে এবং মানুষের দুয়ারে দুয়ারে মানুষের কাছে ফিরবে আর মানুষকে খোশামত করবে, মানুষকে আল্লাহ রাস্তায় লাগাইবার জন্য সে চেষ্টা করবে, মেহনত করবে। এই জন্যই এই উম্মতকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো ওই লোক যখন এ কথা বলল যে আমি তো আর এই কাজ না করার পাক্কা ইরাদা করছি, আর আমি পিছনে যা করছি এর জন্য অনুতপ্ত, আমি আর আমি সামনে আল্লাহ তাআলার কাছে তওবা চাইতেছি, আমার জন্য তওবার কোন রাস্তা আছে কিনা, ওই আলেম বলল হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তওবার রাস্তা অবশ্যই আছে, তুমি নিজের এলাকা থেকে ওই অমুক গ্রামের দিকে তুমি চলে যাও, অমুক বস্তিতে তুমি চলে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও, তোমার তওবার রাস্তা এটাই যে তুমি এখান থেকে বের হয়ে যাও। মেরে মহতরম দোস্তা বুজুর্গ সে লোক যখন নিজের এলাকা ছেড়ে বের হইল, রাস্তায় তার মদ এসে গেল, তো ওই সময় আল্লাহ তাআলা বলে যে যখন সে ঘর থেকে বাইর হয়েছে তখনই সে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে গণ্য হয়ে গেছে। মানুষ যখন ঘর থেকে বের হয় তখনই আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় গণ্য করে নেন। এই জন্য বলছে ওয়ামান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যে নিজের ঘর থেকে হিজরতের উদ্দেশ্যে বাইর হয়েছে বা সে আল্লাহর রাস্তায় হয়ে গেছে, এই লোক যখন আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ছে আর তার মত এসে গেছে, তো আল্লাহ তাআলা যেখান থেকে সে রওনা দিয়েছিল সেটা তো কম জায়গা ছিল, কম জায়গায় সে অতিক্রম করতে পারছিল, যেই গ্রামে যাবার ছিল সেই গ্রামের রাস্তা সেই গ্রাম পর্যন্ত অনেক বেশি জমিন ছিল, তো আল্লাহ তাআলা তার গ্রাম থেকে যে জমিন সে অতিক্রম করছে এটাকে বলছে লম্বা হয়ে যাও, আর যেই গ্রামে যাবার ছিল সেই জমিনকে বলছে তুমি ছোট হয়ে যাও। তো মেরে মহতরম দোস্ত, আল্লাহর হুকুমে জমিন ওদিকে তো ছোট হয়ে গেল, এদিকে তো লম্বা হয়ে গেল, আর দুই ফেরেশতার মাঝখানে ফয়সলা হয়ে গেল, আজাবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা, বলে যে যদি সে নিজের এলাকা থেকে বেশি জায়গা থেকে তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, রহমতের ফেরেশতা তাকে নিয়ে গেছে। তো মেরে মহতরম দোস্ত বুঝুন, এই কথা বুঝে দিতে চাইতেছেন এই কথা যে আল্লাহর রাস্তার বিকল্প কিছুই নাই, যদি আমরা অন্য কোন মাধ্যমে অন্য কোন মেশিনের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চাই, তো বলে যে আল্লাহর রাস্তায় খুরুজ আর মেহনত, আল্লাহর রাস্তায় বাইর হওয়া, এটা যে একটা মেহনত আর এটা যে একটা জোহদ, কোন মেশিনের গুণ জোহদ নয়, মেহনত করা নয়, মেশিন মেহনত করে না, মানুষ মেহনত করে, মানুষ হলেও মেহনতের গুণে গুণান্বিত হয়, কোন মেশিনকে গুণে মেহনতের গুণে গুণান্বিত করা হয় না। তো মেশিন দিয়া ইসলাম প্রচার হবে না, বলে যে যখন এই উম্মত নিজে যে নিজের ভিতরে মেহনতের গুণ রাখে, সে যখন এই মেহনতের গুণ নিয়ে আল্লাহর রাস্তায় ফিরবে আল্লাহর রাস্তায় চলবে, তো মেরে মহতরম দোস্তা বুঝুক মেহনত তৈর হবে, এই জোহদের দ্বারাই আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে, আল্লাহ তাআলা তার দিনকে দুনিয়াতে জিন্দা করবেন। এই জন্য মেরে মহতরম দোস্ত, এই মানুষের আল্লাহর রাস্তায় বাইর হয়ে মেহনত করা এইটার বিকল্প কোনো জিনিস নাই, এটার বিকল্প কিছুই নাই, বলে আমি অন্য কোন মেশিনের মাধ্যমে ইসলাম প্রচার করে দিলাম না, হবে না, বলে যে আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা মানুষের মেহনতের সঙ্গে, মানুষ যখন নিজে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করবে তো আল্লাহ তাআলার ওয়াদা তার এই মেহনতের উপর। ইসলিয়ে পুরে মজমে সে দরখাস্ত হে কি আনে ওয়ালে মজমে কো তৈয়ার করনা اور اللہ سے رو رو کر اپنے سارے انسان کے لیے ہدایت کے لیے دعائیں مانگنا اور آنے والے مجمع کو اللہ کے راستے میں نکلنے کے لیے تیار کرنا اور جو جماعتیں بن کر آئی ہیں وہ جماعتی اپنے آپ کو پیش کریں اور پورا مجمع یہ طے کر لے کہ انشاءاللہ موت تک اس کام کو مقصد بنا کر کریں گے۔ تو میرے محترم دوست بولیں گے এখন আমরা এখানে যত মজমা আসছি আমরা নিজেরাও তৈরি হই এবং অন্যদেরকেও তৈরি করি।